বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহরম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতগিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দায় তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী অপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভিত্তাত্তিহম পুনতপাল্য ভবদ্বিপুথম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট আর্য বচসা জদগাধুরণ্যম মায়ামিগোদৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট আর্য বচসা জদগাধুরণ্যম মায়ামিগোদৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শী পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতৌ সংকেতনৈকবিতর কমলায়তাক্ষ বিশ্বাম্বর দ্বিজবর বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম্ ভুক্তিং চ মুক্তিং চ দদাসিনিতম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিতবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীশযস্যবদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। মতির্ন কৃষ্ণে পরতো সতো বা মিথো বিপদে তো গৃহ ব্রতানম অদন্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিতো চর্বনানম। মতির্ন কৃষ্ণে পরতো সতো বা মিথো বিপদে তো গৃহ ব্রতানম অদন্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, জগতে যাদেরকে আপনারা গুরু রূপে গ্রহণ করেছেন, বিভিন্ন কারণে গুরু গ্রহণ করতে হয়েছে, তাদের সকলের আংশিক গুরুত্ব সিদ্ধ হয়, তাদের পরিপূর্ণ গুরুত্ব সিদ্ধ হয় না। আমরা বিভিন্ন কারণে গুরু গ্রহণ করে থাকি, ভগবত প্রাপ্তির জন্য গুরু দরকার সেটা ভাবতেই পারি না, কিন্তু জড়জগতের বিভিন্ন কারণে আমরা গুরু গ্রহণ করে থাকি, বিভিন্ন শিক্ষা দীক্ষার জন্য, সঙ্গীত শিক্ষার জন্য বিভিন্ন কারণে। আবার যারা পারমার্থিক রাজ্যে প্রবেশের জন্য গুরু গ্রহণ করেছি বলে দাবি করেন, তাদের মধ্যেও কেউ জ্ঞানী গুরু, কেউ যোগী গুরু, কেউ বা বিভিন্ন কারণে তারা গুরু গ্রহণ করেন। তাদের প্রত্যেকেরই প্রায় আংশিক গুরুত্বই সিদ্ধ হয়, পূর্ণ গুরুত্ব সিদ্ধ হয় না। পরিপূর্ণরূপে গুরুত্ব প্রকাশ পেতে গেলে অনন্তের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি একমাত্র এই অধিকারী হতে পারেন, অন্য কেউ নয়। আজ প্রাতকালীন অধিবেশনে আলোচনা প্রসঙ্গে সেখানে গজেন্দ্রজি মহারাজের কথা আমরা দেখছিলাম, গজেন্দ্রজি মহারাজ তিনি পূর্বে জন্মে ছিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা, কিন্তু অগস্ত্যমুনি এসছেন মলয় পর্বতে তার ভজনের স্থানে শিষ্য সমেত সমস্ত গুরু বৈষ্ণব ঋষি মুনিগণ আসলে যথাযোগ্য সম্ভাষা দণ্ডবদনতি আদি করা বিধান। ইন্দ্রদ্যুম্ন রাজা কিন্তু ভজন ছেড়ে উঠলেন না, যার ফলেতে অগস্ত্যমুনি তাকে অভিশাপ দিলেন, কারণ নিয়ম হলো জ্যেষ্ঠশ্রেষ্ঠ ব্যক্তি গুরু বৈষ্ণব ঋষিমুনিগণ যখন উপস্থিত হন তাদেরকে যথাযোগ্য সম্ভাষা দণ্ডবোধ নতি আদি করা দরকার। তিনি নিজের ভজনে বসে রয়েছেন, ভজন কথার অর্থ গুরুবর্গ আমাদের বুঝিয়েছেন। তাকে অভিশাপ দেওয়ার ফলে তিনি এখন হস্তিজন্ম প্রাপ্ত হল। চিত্ত ত্রিকূট পর্বত এখানে বর্ণনা করা আছে, সেখানে সেই পাহাড় নদী সমন্বিত অপূর্ব সেই স্থান, সেখানে সেই গজেন্দ্র এবার হস্তি যে ইন্দ্রদ্যুম্ন রাজা হস্তিজনই প্রাপ্ত হয়ে গজেন্দ্র নাম ধারণ করেছেন, সেখানে তিনি আছেন। দীর্ঘদিন যাবৎ সেখানে বসবাস করছেন, জঙ্গলেতে তার বংশ বিস্তার করেছেন তিনি, অনেক স্ত্রী অনেক ছেলে পেলে। সরোবরে একদা স্নান করতে গেছেন তিনি, সরোবরের জলেতে, বিশাল সরোবর, সেখানে স্নান করতে গিয়ে রোজই স্নান করতে যান, জল পান স্নান। সেদিনে গ্রাহ অর্থাৎ কুমির তাকে তার পায়েতে ধরে ফেলেছেন, কামড়ে ধরেছেন। গজেন্দ্র চিৎকার করে উঠলেন, যে গজেন্দ্রের ভয়েতে সেই জঙ্গলে সবাই ভীত, সেই গজেন্দ্রকে আজকে গ্রাহ আক্রমণ করেছে অর্থাৎ কুমির আক্রমণ করে। তিনি আপ্রাণ চেষ্টা করলেন সে গ্রাহের কবল থেকে বাঁচবার জন্য, অনেক টানলেন, কিন্তু সেই গ্রাহ সেও সাধারণ ব্যক্তি ছিল না। ব্যক্তি বললাম কেন, কারণ পূর্বজন্মে তিনি একটা গন্ধর্ব ছিলেন, হুহু নামক গন্ধর্ব ছিলেন, সাধারণ কেউ না। ওই জন্য কুমিরটাকে বললাম ব্যক্তি, পূর্বজন্মে হুহু নামক গন্ধর্ব ছিলেন তিনি। তিনি দেবল ঋষি জলেতে স্নান করতে গেছেন, দেবল ঋষির সঙ্গে মজা করে তার পা ধরে টানছেন। দেবল ঋষি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন, কে দেখেন হাসছে, বলে ওরে বদমাইশ, বুদ্ধি খারাপ হয়ে গেছে, পা ধরে চরণ ধরে জলের মধ্যে টানছে। দেবল ঋষি রেগে গিয়ে বললেন, যা বেটা, যা যা কুমিরের মতন ব্যবহার করছিস তা কুমির হয়ে যায়, যা বেটা কুমির হয়ে থাক, গ্রাহ জন্ম লাভ হল। তখন সেই গ্রাহ কাঁদতে আরম্ভ করলো, আমি দয়া করুন, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করেছি। বলে হ্যাঁ ঠিক আছে, হবে, হরি তোকে উদ্ধার করবে, যখন তুই ইন্দ্রদ্যুম্ন রাজা যখন গজেন্দ্র রূপে জলেতে নামবে তুই তার চরণ ধরবি, তার ভক্তকে বাঁচাবার জন্য ভগবান তোর গলা ছেদ করবে, তখন তোর আবাসে উদ্ধার হয়ে যাবে, এর আগে হবে না, যা। ঠিক এভাবে দুজনেই সাপ পেয়েছিলেন, অভিশাপ, অভিশাপের ফলেতে দুজনের এই অবস্থা, কেউই সাধারণ নয়, বুঝতেই পাচ্ছেন। এইভাবে জলের মধ্যে দিব্য সহস্র বছর খায় টানাটানি, দীর্ঘ সময় ধরে টানাটানি এই সমস্ত, কিন্তু কোনোরকমভাবেই গজেন্দ্র নিজেকে বাঁচাতে পারলেন। গজেন্দ্র অনেক চেষ্টা করলেন কিন্তু আজ অসহায় বোধ করছেন। তার যে আত্মীয় পরিজন আছে অর্থাৎ যত স্ত্রী আছে যত ছেলে মেয়ে আছে হাতি হাতিজনই প্রাপ্ত হয়েছে, তারা তারা প্রত্যেকেই এই গজেন্দ্রকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করল। তারা সুরেতে সুর ধরল, গজেন্দ্রের সুরের সঙ্গে সুর, অশ্রুর সঙ্গে সুর লকিং করছে, যেমনভাবে করে এরকমভাবে টানার চেষ্টা করছে যাকে জলের বাইরে নিয়ে যাবে, কিন্তু কিছুতে জলেতে গ্রাহের শক্তি বেশি হয়, জলেতে কুমিরের শক্তি বেশি হয়, সেখানে হাতি তার ক্ষমতা কম হয়। আমরা দেখেছি নিজে, হাতি জলাশয়েতে একটু ঢালু জায়গায় জলে নাবতে গিয়ে ভয় পাচ্ছে, এত বড় শরীর যদি পড়ে যায়। এইভাবে আকর্ষণ বিকর্ষণ করতে করতে অনেক সময় চলে গেল, কিন্তু সহস্র সমাহা বছর চলে গেল কিন্তু কিছুতেই এও ছাড়ছে না, ওও ছাড়ছে না, ছাড়বার প্রশ্নই নেই। গজেন্দ্রজি মহারাজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন মহারাজ ছিলেন, আমি আগেই বলেছি, শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণের ধুলি মস্তিষ্কে ভূষণ না করলে পরে কখনোই বুদ্ধিশুদ্ধ হয় না। মানবের বুদ্ধি ততক্ষণ পর্যন্ত অশুদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত সে শুদ্ধ গুরু বৈষ্ণবের সম্বন্ধে তাদের কন্ট্যাক্টে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের বুদ্ধি শুদ্ধ হয় না। গজেন্দ্রজি মহারাজ পূর্বে ভজন করতেন, তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তিনি হঠাৎ স্মরণে আনলেন যে আমি পূর্বজন্মে ভজন করতাম, সেই পূর্বজন্মের ভজনের স্মৃতি তার জীবনে চলে এলো। এখন সঙ্গে সঙ্গে তিনি চোখ বুঝে দেখলেন আমার আত্মীয় পরিজন কেউই আমার এই বিপদের মুহূর্তে কেউ কাজে আসতে পারল না। আত্মীয় পরিজন যাদেরকে নিয়ে এতকাল কাটালাম তারা কেউই আমার বাস্তবিক উপকার যাকে বলে সে উপকারে আসতে পারল না। সেই সময় গজেন্দ্রজি মহারাজের হঠাৎ ভগবত ইচ্ছায় স্মৃতি হয়ে গেল, এবং ব্যবসিত বুদ্ধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরমম জপ্যম পূর্ব জন্মানুশিক্ষিতম, এবং ব্যবসিত বুদ্ধ্যা সমাধায় মনোহৃদি। গীতাতে শ্রীমদ্ ভাগবত গীতাতে যাকে আমরা বলেছিলাম ব্যবসায় থাকা বুদ্ধি, ব্যবসায় অর্থাৎ নিশ্চয় থাকা বুদ্ধি, জীবের হৃদয়ে সংকল্প বিকল্পের কোনো শেষ হয় না, সর্বদাই সংকল্প বিকল্পে কন্ট্রাডিকশন চলতে থাকে। রিসলভ যেটাকে বলে, একেবারে ওলট পালট করে সম্পূর্ণ সমাধানে একটা আশা, সেই সমাধানে কেউ আসতে পারে না সহসা, বড় ভাগ্যক্রমে হয়, এটাকে বলে রিসলভ, সলভ না, বিশেষভাবে সমাধান হয়ে যাওয়া। জীবনে যা কিছু সংশয় সন্দেহ লড়াই ঝগড়া টেনশন সব মুক্ত, ব্যাস আমি সব জঞ্জাল থেকে মুক্ত হয়ে গেলাম, এটা সহসা হয় না। এটা সহসা হয় না। আজ গজেন্দ্রজি মহারাজের পূর্বজন্মের কথা ভাগ্যি ভালো, এই জন্য বলে ভগবান কাউকে ফেলেন না। ভগবত ভজনে যদি বাস্তবিক কেউ কিছুটা অগ্রসর হয়, যদি কোনোরকমভাবে অধঃপতন হয়ে যায়, সিদ্ধি না হয়, তাহলে তাকে আবার ভগবান সুযোগ দেন। বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনুতি সর্বম হৃদি সন্নিবিষ্ট, কী বলেছেন ভগবান, ভগবানের ভগবান নিজে অ্যাসিওরেন্স একটা কথা দিয়েছেন, আমার ভক্ত যদি ভজন করতে গিয়ে কোনো সময় একটা বাজে কাজ হয়ে গেল, হয়ে গেল এখনও ভজন তো পাকা হয়নি, অ্যান্ড কোনোরকমভাবে যদি বিকর্ম চলে আসে, বিকর্ম ভগবান বলছেন বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধুনুতি সর্বম হৃদি সন্নিবিষ্ট, ভগবান নিজে বলছেন আমি তার হৃদয়ে প্রবেশ করব, করে ওই ময়লাগুলোকে আমি সারাব, প্রোভাইডেড একটা কন্ডিশন আছে, সে কোনো বৈষ্ণব অপরাধ করেনি তো, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপারে যায়, উপারে বা ছিন্ডে যায়, শুকি যায় পাতা, যদি বৈষ্ণব অপরাধ নামক মাতা হাতি মানে মত্ত হাতি, যেটা আমরা দেখলাম ইন্দ্রদ্যুম্ন মহারাজ কত বড় রাজা ছিলেন, মত্ত হাতি হয়ে গেলেন, অপরাধ করেছিলেন হাতি হয়ে গেলেন, ভক্তি নষ্ট হয়ে গেল, তার কনসিয়াসনেসের ডিগ্রি ড্রপ করে গেল, চেতনা নিচে নেবে গেল, নেবে গিয়ে হাতি জনিতে চলে গেল, গেলেন। নলকুবরের কথা আমরা দশম স্কন্ধে দেখব, নারদজি চরণ অপরাধ করে তারা চলে বৃক্ষজনিতে। এইভাবে যে যত বেশি অপরাধ করবে সে তত বেশি কনসিয়াসনেসের আরও ডিগ্রেড হবে, হতে হতে একেবারে লোয়ার স্পেসিসে চলে যাবে। কখনো হাতি জন্ম হয়, কখনো ঘোড়া, কখনো শুয়োর, কখনো কুকুর, কখনো শিয়াল, বৃক্ষ বিভিন্ন জনিতে চলে যান। নিজ কর্ম গুণদোষে এইসব জন্মগুলো হয়ে থাকে। কিন্তু গজেন্দ্রজি মহারাজের হাতে জন্ম হয়েছে, অভিশাপ পেয়েছেন, ভালো কথা। এখন এত জন্ম ধরে, এক বছর ধরে, সে সহস্র বছর এখন খালি জলের মধ্যে টানাটানি চলছে, এ টানছে আর না খেয়ে না দে জলের মধ্যে থাকলে আর কতদিন হাতির শক্তি থাকবে, মুশকিল হয়ে গেছে। গজেন্দ্রজি ক্রমশই দুর্বল বোধ করছেন, শেষে দেখলেন জগতে কাউর শরণে গিয়ে কোনো লাভ নেই, রক্ষাকর্তা একমাত্র হরি। জগতে যারই শরণে যাই সে আমার রক্ষাকর্তা হতে পারে না, আমার রক্ষাকর্তা একমাত্র হরি। ভগবান যদি চান তাহলে যেটা যমরাজজি মহারাজ ওই উশিনদ দেশের রানীগণকে বলেছিলেন, ভগবান যদি রক্ষা করেন আমরা জঙ্গলে, তো দেখো আমি একটা বাচ্চা ছেলে, আমি জঙ্গলে রয়েছি, কোনো অসুবিধা নেই। ভগবান যদি রক্ষা করতে চান সর্বত্রই রক্ষিত, রক্ষা করতে পারবেন তিনি। এখন গজেন্দ্রজি মহারাজ পূর্বের জন্মের সব স্মৃতি অনুযায়ী যে মন্ত্র তিনি এত বছর ধরে জপ করেছেন, ভজন করেছেন, হঠাৎ সেটা মনে পড়ে গেল। এবং ব্যবসিত বোধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম। এবং ব্যবসিত বোধ্যা এইভাবে মনকে স্থির করে নিয়ে একেবারে ওয়ান পয়েন্টেড বিচার নিয়ে এলেন। এবং ব্যবসিত বুদ্ধিয়া, বুদ্ধিকে সমাধান করে, সমাধায়ও মনোহৃদি, যখন সমাধান হয়ে যায়, এই গজেন্দ্র যেমন করেছেন বলছেন, এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায়ও মনোহৃদি, তিনটে শব্দ বলেছেন। যখনই মানুষের এক্স্যাক্ট সলিউশন হবে, সমাধান হয়ে যাবে, সমস্ত সংশয় নির্মুক্ত হবে, তখন দেখা যাবে বুদ্ধির মধ্যে স্থিরতা, বুদ্ধিতে যা আছে মন যা নিশ্চয় করছে বুদ্ধিও তাই বলছে, বুদ্ধি বলছে হ্যাঁ এটাই ঠিক, মনে যেটা সংকল্পে বলছে, মন যেটা স্থির করে ফেলেছে বুদ্ধি সেটাকে একবার নির্ণয় করে দিল, বুদ্ধি যেটা বিচার করছে, বুদ্ধিতে যেটা আছে, এই মনে যেটা আছে সেটা বুদ্ধি নির্ণয় করে দিল হ্যাঁ এটাই ঠিক, আর হৃদয় তো সেটা বিরাজমান। তাহলে মন, বুদ্ধি এবং হৃদয় তিনটের মধ্যে আর কোনো একটারও যদি আপডাউন হয়, একটা যদি প্রবলেম হয়, তাহলে আমাকে শান্তি দেবে না। যদিও চিত্ত, মন, বুদ্ধি, অহংকার সেগুলো একটাই অন্তঃকরণের চারটে নাম বিভিন্ন কর্মের সেগ্রিগেশন অনুযায়ী, তথাপি যেটা মনে যেটা এলো সেটা বুদ্ধি বললো হ্যাঁ এটাই ঠিক, হৃদয়তে সেটা বাসা বেঁধে গেল, বলে হ্যাঁ হৃদয়ে আর চঞ্চলতা নেই, স্থির হয়ে গেল। এবার পূর্বজন্মে যেটা শিক্ষা লাভ করেছিলেন, পূর্বজন্মানুশিক্ষিতম, সেই মন্ত্র পরম আগ্রহের সঙ্গে জপ করতে আরম্ভ করলেন, ভগবান এবার বাঁচাও আমাকে, বাঁচাও বলতে আমার হাতি দেহটাকে বাঁচাও এরম কথা বলেননি, বলে আমি এখন কোথায় পড়লাম। যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম। গজেন্দ্র মহারাজ এবার ভগবানকে কাতরভাবে ডাকছেন, আর কোনো সময় কোনো জায়গায় ভগবানকে নাম ধরে ডাকছেন না, ভগবানকে কোনো জায়গায় নাম ধরে তিনি ডাকছেন না, খালি বেদান্তের যেমন গুপ্ত কথা, কূটবাক্য, ওসবের দ্বারা স্তুতি করে যাচ্ছেন। ভগবানকে যে নাম ধরে, হে ভগবান তুমি এসো, কোনো একটা নাম ধরো, কি নৃসিংহ, কি বরাহ, কি কাকে ডাকছো তুমি, নারায়ণকে ডাকছো, কাকে ডাকছো, গজেন্দ্র মহারাজ কোনো নাম বলছেন না, না বলে ঠিক বেদান্তে যেমন গুপ্ত গুপ্তভাবে ভগবানের কথাগুলো দেওয়া থাকে সেরমভাবে স্তব করছেন, অত্যন্ত গভীর রহস্যময়। খালি গজেন্দ্রমক্ষল আলোচনা করতে গেলে এক মাস কাল যথেষ্ট নয়, সমগ্র মাস যাবৎ সেখানে আবার বিদ্বান ব্যক্তিরা থাকবেন, খুব যথেষ্ট ধুরন্ধর বিদ্বানগণ, তারা এইসব বিচার করে করে অনুভব করতে পারবে। সাধারণ ব্যক্তি এটা অনুভবের বিষয় কম হয়, ভক্তির দ্বারা সবই সম্ভব, যদি ভক্তি চলে আসে অনুভব হবে না কেন, না হবে এমন কোনো কথা আমি বলছি না, বিদ্বান বলতে সে ভক্তিও আছে প্লাস এইসব বোঝেন বেদান্ত, তাহলে সুবিধে। গজেন্দ্র শ্রী গজেন্দ্র বাচ ওং নমো ভগবতে তস্মৈ যতো এতচ্চিদাত্মকম পুরুষায় আদিবীজায় পরেশায় বিধিমহি ওং নমো ভগবতে তস্মৈ যতো এতচ্চিদাত্মকম পুরুষায় যাদি বীজায় পরেশায় বিধিমহি যস্মিন্নিদম যতশ্চেদম জেনেদম য ইদম স্বয়ং যো অস্মাৎ পরস্মাচ্চ পরস্তং প্রপদ্যে স্বয়ং ভুবম ওং নমো ভগবতে তস্মৈ যতো এতচ্চিদাত্মকম যাতে এই বিশ্ব অধিষ্ঠিত রয়েছে বলছেন এখানে ওং নমো ভগবতে তস্মৈ যতো এতচ্চিদাত্মকম। গজেন্দ্র বলল এই চিদাত্মক বিশ্ব বাইরের দৃষ্টিতে আপনাদের চিত এবং অচিত দুটোর মিশ্রণ রয়েছে, তো চিত এবং অচিত, জড় এবং চেতন দুটো নিয়ে এই বিশ্বটা। এর মধ্যে গজেন্দ্র বলছেন এই যে চিরাত্মক বিশ্ব হয়, যিনি প্রকৃতি পুরুষ সেই পরমেশ্বরকে নমস্কার আমি ধ্যান করি, অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ সংযোগেই যে বিশ্ব উৎপন্ন হয়েছে, যে ভগবানের থেকে বিচিত্র, তাকে আমি নমস্কার করি। যস্মিন ইদম, ইদম মানে হচ্ছে ইদম জগৎ, ইদম জগৎ মানে এই দৃশ্যমান জগৎ, যস্মিন যার থেকে এসছে, যস্মিন ইদম যতশ্চি ইদম বলছেন যাহাতে এই বিশ্ব অধিষ্ঠিত, যাহা হইতেই উৎপন্ন, যাহা কর্তৃক সৃষ্ট এবং যিনি বিশ্বের স্বরূপ গুপ্তভাবে, যিনি কার্য কারণ হইতে ভিন্ন, সেই স্বতঃসিদ্ধ সেই বিভুর আমি শরণাপন্ন হচ্ছি। কোনো নাম বলছেন না, খালি বেদান্তের কূটবাক্যের দ্বারা বলেন যস্মিন ইদম যতশ্চেদম জেনেদম য ইদম স্বয়ং যস্মাৎ পরস্মাচ্চ পরস্তাৎ প্রপদ্যে স্বয়ং ভুবম। এইভাবে সুন্দরভাবে সব স্তব করেছে। স্বাত্মনিদম নিজ মায়ায় অর্পিতম কশ্চিত বিভাতম কচ তত্তিরোহিতম অবেদধ্রিক সাক্ষুভয়ম তদীক্ষতি স্বাত্মমূল অবতু মাম পরাৎপরহ কালেন পঞ্চত্তমিতেষু কৃষ্ণ লোকেষু পালেষু চ সর্বহেতুষু তমস্তদাসীদ গহনম গভীরম যস্তস্য পরে অভিবিরাজতে বিভুঃ নজস্য দেবারিষয়োপদম বিদুর ইয়ন্তু পুনঃ কো অর্হতি গন্তুমিরীতুম যথা নট্যস্বাকৃতিভির বিচেষ্টতো দূরত্বয়ানুক্রমণ সমাবতু দৃদ্দিক্ষবোজস্ব পদম সমঙ্গলম বিমুক্ত সংজ্ঞা মুনয়ো সুসাধব চরন্তি অলোকব্রতমব বলছেন চরন্তি অলোকব্রতম অব্রণম বনে ভূতাত্মভূতা সুহৃদ সৌমে গতি না বিদ্যতেজস্ব চ জন্মকর্ম বা নাম রূপে গুণ দোষ এবা তথাপি লোকাপ্যায় সম্ভবায়জ সময়ায়া তানি অনুকাল মৃচ্ছতি তস্মৈ নমঃ পরেশায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অরূপায় রূপায় নমঃ আশ্চর্যকরমণে নমো আত্মপ্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গিরম বিদুরায় মনশ্চেতসামপি সত্যেন প্রতিলভ্যায় নিষ্কর্মেণ বিপশ্চিতা নমঃ কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে নমো শান্তায় ঘোরায় মুরায় গুণধর্মিণে নির্বিশেষায় সাম্যায় নমো জ্ঞানঘনায় চ ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যং সর্বাধ্যক্ষায় সাক্ষিণে পুরুষায়াত্মমূলায় মূল প্রকৃতয়ে নমঃ সর্বেন্দ্রিয়গুণদ্রষ্টে সর্বপ্রত্যয় হেতবে অসতাচ্ছায়ায় উক্তায় সদাভাসায় তে নমঃ নমো নমস্তখিলকারণায় নিষ্কারণায় অদ্ভুতকারণায় নমো নমস্তখিলকারণায় নিষ্কারণায় অদ্ভুতকারণায় সর্বাগমনায় মহার্ণবায় নমঃপবর্গায় পরায়ণায় গুণারনিচ্ছন্ন চিদ্দুন্মপায় তৎক্ষোভ বিস্ফুরিত মানসায় নিষ্কর্মভাবেন বিবর্জিতাগম স্বয়ং প্রকাশায় তে নমস্করোমি। এক একটা শ্লোকের এইসব বিচার করতে গেলে অনেক সময় লাগবে। এক কথায় আমি বলে দিই, বেদান্ত সূত্রে ভগবানকে নির্বিশেষভাবে অন্যয় ব্যতিরেকভাবে এক কথায় বলে দিই, সমগ্র বেদান্ত সূত্রে বেদান্তের চারটে পাদ আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ এবং চতুর্থ পাদ। বেদান্তের চারটে পাদেতে ভগবানের অন্যয় ব্যতিরেকভাবে অপূর্বভাবে বর্ণনা করা আছে, যেটা একমাত্র গভীর বিচারেতে যারা ডুবে যাবেন তারা ছাড়া বাইরের জগতের ব্যক্তি এটা বুঝতে পারবেন না। আর বুঝতে পারবেন না বলেই আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে সম্মুখে পেয়েছি। বেদান্ত সূত্রের অর্থ সকলের অধিগম্য নয়, একা ঐকান্তিকভাবে যার উপর ভগবানের কৃপা হয় সেই সব কুটবাক্য গুরুবাক্যের রহস্য বুঝতে পারেন, যার জন্য ভগবান করুণা করে ভাগবতী মহাপুরাণ রূপে উদিত হয়েছেন, যেখানে গুরু বৈষ্ণবের আনুগত্যে এই সব বিষয়গুলো আমরা মোটামুটি যদি ভক্তি থাকে তাহলে অনুভব করতে পারবো। আর মোটামুটি বললাম, আজ অনন্য ভক্তিযোগ হয় তাহলে ভাগবতের যা বিষয়বস্তু স্বয়ং হৃদয়তে প্রকটিত হবে। ভাগবতী মহাপুরাণ কোনো গ্রন্থ নয়, ইনি স্বয়ং হৃদয়তে প্রকটিত হয়ে যাবেন, তিনি কি বলতে চান কখন কি সমস্ত অর্থ প্রকটিত হয়ে যাবে হৃদয়তে, স্বয়ং প্রকাশ। যেসব বস্তুগুলো স্বয়ং প্রকাশ, সেই স্বয়ং প্রকাশ বস্তু সম্বন্ধে আমাদের কোনো চালাকি, আমাদের গায়ের জোর, আমাদের বিদ্যা বল, আমাদের ধনবল, আমাদের লোক বল, কোনো কিছুটাই কাজে লাগে না, স্বয়ং প্রকাশ বস্তু। গুরুবর্গ সুন্দর উদাহরণ দিতেন, বাবা দেখো কেউ যদি রাত্রিকালে জোর জবস্তি বলে আমি সূর্যকে দেখব সে পারবে না। শিল প্রভুপাদ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, বলছেন একটি মূর্খ ব্যক্তি সূর্য উঠেছে কি না, মশাল, বিশাল একটা মশাল জ্বালিয়ে বাইরে এসে দেখছে যে সূর্য উঠেছে কি না। তখন সে বলছে তুই একটা মূর্খ, বলে কেন আমি সূর্য উঠেছি কেন দেখছি, গাধা, সূর্য উঠলে সূর্যের আলোতে সূর্যকে এমনিই দেখা যাবে, তো তোর আলো লাগবে নাকি মশাল নিয়ে দেখছি সূর্য উঠেছে কি না। সেরকম হয়েছে আমাদের ব্যাপার, আমরা জড়জগতের যত নলেজ আছে, জ্ঞান আছে, সবগুলোকে গ্যাদার করে সমস্ত জগতের যত অর্থ আছে সেগুলোকে অ্যাকুমুলেট করে এক জায়গায় জড়ো করে সমস্ত লোকবল এক এক জায়গায় জড়ো করে যদি আমরা বাজি লাগিয়ে দিই, আমি জেনে নেব এই তত্ত্বটাকে, পারবো না। এই তত্ত্বটাকে আমরা জানতে পারবো না, আমরা লড়াই করেও কিছু করতে পারবো না। যে বস্তুটাকে জানা যায় না সেই বস্তুটার কাছে, আমি এই সম্বন্ধে কালকে আলোচনা করব সুন্দরভাবে, অ্যানালিটিক্যাল এইসব বিষয়ে আলোচনা করব। গজেন্দ্রজি মহারাজ এক কথা, আমি দু একটা শ্লোকের অবশ্যই ব্যাখ্যা করব, অনেক বাকি আমার অত্যন্ত চিন্তা চলে আসছে সম্মুখেই, একেবারে সময় তো চলেই আসছে, ইচ্ছা থাকে অনেক কিছু বলবার কিন্তু সময় পারমিট করে না। গজেন্দ্র মহারাজ অন্যয় ব্যতিরিকভাবে বেদান্তে স্তুতির মতো ভগবানকে স্তব করে যাচ্ছেন, তার মধ্যে কয়েকটা আমি একটু মানে না বললে আপনাদের আনন্দ লাগবে না। গজেন্দ্রজি বলছেন, নজস্ব দেবারিষয়ো পদম বিদুর্যন্তু পুনঃ কর কোয়ারহতি গন্তুমৃতুম যথা নট্যস্বাকৃতি আকৃতিভিরবিচষ্টতো দূরত্বয়ানুক্রমণ স মাবতু। ছ নম্বর বলছেন, দেবগণ ঋষিগণ যত দিব্য সরিগণ যার স্বরূপ, বলছেন দেবগণ ঋষিগণ যার স্বরূপ জানতে পারেন না পরিপূর্ণরূপে, সুতরাং অর্বাচীন কোন প্রাণী আপনার সম্বন্ধে জানতে পারবে, বলতে সমর্থ হবে? যিনি নটের ন্যায় বিবিধ আকৃতি দ্বারা চেষ্টা করে থাকেন, তাই তো? আমি এর আগে বলেছিলাম, যখন নাটক হয় নাটকে যারা কোন কোন ভূমিকায় আছেন তারা যেহেতু সংসেজেছেন চিনতে পারা যায় না। আর যদি পুতুল নাচের কথা বলে, যে নট নাট্য ধরো যথা, যেটা কুন্তী দেবী কুন্তী মা বলেছিলেন, তুমি হচ্ছে নট নাট্য ধরো যথা, যেমন পেছনেতে পুতুল নাচেতে সুতো দিয়ে কি করছে কেউ বুঝতে পারছে না, হয় দেখে সব কিছু হয়ে যাচ্ছে। বলছেন এই নটের ন্যায় বিবিধ আকৃতি দ্বারা চেষ্টা করে দেখেন তার চরিত্র অতি দুর্গেয়, তিনি আমাকে রক্ষা করুন, একবারও তিনি নাম বলছেন না। তস্মৈ নমো পরেশায়ো, পরেশায়ো মানে কি বুঝবেন, পর ঈশায়ো, নমো পরেশায়ো বললে কি বুঝবে, কোনো দেবতাকে ডাকছে না, পরেশ বলেছেন, পরেশায়ো মানে হচ্ছে পর যুক্ত ঈশায়ো, পর মানে হচ্ছে যিনি জগতের অতীত, সেই পর পরব্রহ্ম হরি ভগবানের কথাই বলছে। তস্মৈ নমো পরেশায়ো ব্রহ্মণে অনন্ত শক্তয়ে, যিনি হচ্ছে ব্রহ্মস্বরূপ, হ্যাঁ অনন্ত শক্তির আধার, অনন্ত অনন্ত শক্তি যার থেকে নির্গত হয়েছে, আর যিনি অরূপায় রূপায়, অরূপায় রূপায়, অরূপায় যার রূপ নাই, ব্রহ্মরূপে তো তার নির্বিশেষ তার রূপ নেই, অরু বলছে অরূপায় উরুরূপায়, কি বলছেন, অরূপায়ুরূপায়, মানে যিনি অরূপায়, যার কোনো রূপ নেই, আবার উরুরূপায়, আবার যার অনন্ত রূপ, দুটোই সত্য, ভগবানের নির্বিশেষ রূপে রূপ দেখা যায় না, আবার তিনি বহু রূপ ধারণ করতে পারেন, বিভিন্ন রূপ ধারণ করে অবতীর্ণ হন। অরূপায় রুরূপায় নম আশ্চর্য কর্মণে, সত্যি তো তাই, তার ক্রিয়াকর্ম ওঠা বসা কেউ কেউ জানতে পারে ভগবান কখন কি করবেন, আশ্চর্য কর্মণে। নম আত্মপদীপায় সাক্ষী নে পরমাত্মনে, হ্যাঁ ঠিকই তো, নম আত্মপদীপায়, আমার আত্মার যে প্রদীপ সেটাকে ভগবান ছাড়া তো কিছুই নেই, সে না আত্মপ্রদীপায়, সে সত্যিই যে আত্মার মধ্যে প্রদীপ রূপে তিনিই রয়েছেন, সাক্ষী নে পরমাত্মা নে, সাক্ষীরূপে পরমাত্মা রূপে তিনিই তো রয়েছেন, তিনি না থাকলে তো যারা ক্ষুদ্র জীবেরও তো থাকতে পারবে না, একসঙ্গে থাকেন জীবাত্মা পরমাত্মা একসঙ্গে। তস্মৈ নমো পরেশায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে, অরূপায় উরুরূপায় নমঃ আশ্চর্য কর্মণে নম আত্মপদীপায় সাক্ষিণে পরমাত্মনে। ঠিকই তো, আত্মপদীপায় আত্মপদীপায় যিনি আত্মপদীপ লোকের ভেতরে রয়েছেন তিনি কে? আবার তিনি পরমাত্ম সাক্ষিণে পরমাত্মনে, যিনি জীবাত্মার সাক্ষী, কী কী করছে তার ধান্দা কী সমস্ত লক্ষ্য করছেন সাক্ষীরূপে। নমো গীরাম বিদুরায় মনশ্চেতসামপি সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কর্মেণ বিপশ্চিতাহ নমো কৈবল্যনাথায় নির্বাণ শোক সংবিদে নমো শান্তায় ঘোরায়, শান্তায় ঘোরায়। হ্যাঁ, নম একই সঙ্গে কী করে হয় বলে? হ্যাঁ, তিনি কখনো শান্তরূপ ধারণ করেন, নমো শান্তায় ঘোরায়, ঘোররূপ কখন ধারণ করেন? যখন এই যে দেখলাম নৃসিংহদেবকে রূপ ধারণ করেছেন ভগবান এ অসুরের জন্য, তা কখনো তুমি শান্তরূপ ধারণ করেন, কখনো তিনি অশান্তরূপ। নমো শান্তায় ঘোরায় মূড়ায় গুণধর্মিণে নির্বিশেষায় সম্মায় নমো জ্ঞান ঘনায় চ ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যাম সর্বধ্যক্ষায় সাক্ষিণে। ক্ষেত্রজ্ঞ কাকে বলে? এই যে শরীর পার্থ, পার্থকে বলছেন কৃষ্ণ, এই যে শরীর একে ক্ষেত্র বলে। ক্ষেত্রজ্ঞ কে? ভেতরে বসে রয়েছেন ক্ষেত্রজ্ঞ, একটা ক্ষেত্র। আর সর্বধ্যক্ষায় সাক্ষিণে, সর্বের হৃদয়তে যে অধ্যক্ষ হয়ে রয়েছেন তিনি তো একমাত্র সাক্ষী। এইভাবে নমো নমস্ত অখিল কারণায়, সমস্ত কারণের যিনি মূল কারণ সেটি তো ব্রহ্মসংহিতায় বলছেন। ব্রহ্মসংহিতায় কি বলছেন? ব্রহ্মসংহিতায় একই কথা বলছেন, সর্বকারণ কারণম গোবিন্দকে আরাধনা করছেন, তাই তো ব্রহ্মসংহিতার প্রথমেই এই কথা বলছেন। নমো নমস্ত অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমনায় মহার্ণবায় নম অপবর্গায় পরায়ণায়। বলছে হে ভগবান, আপনি অখিল কারণের কারণ, আপনাকে নমস্কার। আপনি নিষ্কারণ, আপনার কোনো কারণ নেই। নিষ্কারণায় মানে যার পেছনে আর কোনো কারণ নেই। ভগবানের পেছনে আর কি কারণ আছে? সেই জন্য সেখানে বলছেন নিষ্কারণায়, তিনি হচ্ছেন নিষ্কারণ, অর্থাৎ আপনার কোনো কারণ নাই, অতএব আপনি অদ্ভুত কারণ। আপনার কারণ কি কেউ জানতে পারে না, রহস্য ভেদ করতে পারে না, সেই জন্য আপনার যে বিষয়টা সবই এটা অদ্ভুত কারণ বলে আমরা বলি, আমরা জানতে পারি না। আপনাকে নমস্কার। আপনি পঞ্চরাত্র আদি নিগম আগম বেদ সকলের আধার, যেমন নদী নদের সমস্ত সমুদ্র গিয়ে মিলন, সেইরূপ আপনি মুখ্যরূপী ও পরা মুখ্যরূপী। এইভাবে সাধুজনের আশ্রয় আপনাকে পরবার নমস্কার করি। এইভাবে গজেন্দ্র মহারাজ যে এক এক শ্লোক করেছেন, সেই সব এক এক দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে বেদান্তের এক আশ্চর্য সমস্ত রহস্যময় সব কথাগুলো আমাদের সম্মুখে আসবে, বিচার বিবেচনা সিদ্ধান্ত। গজেন্দ্র মহারাজ যে ভগবানের কাছে প্রার্থনা করছেন, আপনাদের ধারণা হতে পারে গজেন্দ্র মহারাজ বোধহয় তার হাতি, এই যে হাতি শরীরটা পেয়েছে, এই হাতি শরীরটার জন্য বোধহয় প্রার্থনা করছেন। গজেন্দ্র মহারাজ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, না ঠাকুর, আমি হাতিজনিটা, আমার এই হাতি শরীরটাকে বাঁচাবার জন্য বলছি না, আমার যে এই যে আত্মপাত হয়েছে, আত্মপাত ডিগ্রেডেশন, আমার চেতনা যে নেবে গেছে, আমি যে এত ভালো অবস্থায় ছিলাম, ভজন করছিলাম, আমার এই হাতি শরীরটা দিয়ে কী হবে ঠাকুর? হাতি শরীরটার জন্য আপনাকে বলছি। এই জন্য অত্যন্ত লজ্জার সঙ্গে, অত্যন্ত ধিক্কারের সঙ্গে বলছেন, নিজেকে ধিক্কার। মাদ্রেক প্রপন্ন পশুপাস বিমোক্ষনায় মুক্তায় ভূরিকারণায় নমলায় সাংসেন সর্বতনুভৃত মনসি প্রতীত প্রত্যগ দৃশে ভগবতে বৃহতে নমস্তে। বলছেন আমার ন্যায় শরণাগত পশুপাস, এখানে মাদ্রিক ও প্রপন্ন পশুপাস ও বিমোক্ষণায়, মাইন্ড ইট, প্রত্যেকটাকে যদি সন্ধি করা যায়, মাদ্রিক মানে আমার মতো, ঠিক আছে, মাদ্রিক প্রপন্ন অর্থাৎ আপনার কাছে আপনার কাছে শরণাপন্ন হয়েছি, মাদ্রিক প্রপন্ন পশুপাস, আমার যে পশুপাস মানে হচ্ছে পাশবিক পাশেছে অর্থাৎ অবিদ্যার দ্বারা যে আমার যে বন্ডেজ হয়েছে, যে বন্ধনটা, সেটাকে বলছেন মাদ্রিক প্রপন্ন পশুপাস ও বিমোক্ষণায়, আমার ন্যায় শরণাগত পশুপাস অত অবিদ্যা মোচনকারী আপনি একমাত্র আছেন, যিনি মুক্ত অথচ যার অপার করুণা, যিনি অনলস তাকে নমস্কার, যিনি অংশ দ্বারা, যিনি অংশ দ্বারা দেহী মাত্রীর মনে প্রখ্যাত প্রত্যেক দ্রষ্টা, বিভিন্ন রকমভাবে অংশ তো বটেই, যারা গৌড়ীয় গণের গুপ্ত সিদ্ধান্ত জানেন, ভগবান সাংশের দ্বারা বিভিন্ন রূপ ধারণ করে, আর বিভিন্ন অংশ, আমরা হচ্ছে বিভিন্ন অংশের অন্তর্গত, অর্থাৎ এই ক্ষুদ্র জীব, সাংশ হলে তারা অন্যরকম তাদের অধিকার হবে, সেই জন্য বলছেন, সেসব কথা পরে আলোচনা করব। তাহলে সাংশে ন, ঠিকই আছে, প্রত্যেকটাই অংশ, সর্বভৃত মনসি বলছেন যে তিনি তাকে নমস্কার, প্রত্যেক বলছেন তিনি জ্ঞানস্বরূপ, সেই ভগবানকে নমস্কার করি। ওখানে বলছেন মাদ্রিক প্রপন্ন পশুপাস বিমোক্ষণায় মুক্তায় ভরিক, তিনি মুক্ত, তিনি পরম একটা নিজের অচ্যুত যাকে বলে সে অবস্থা আছে, ভুরু যার করুণার কোনো শেষ নেই, আর নিজ অংশ ইত্যাদির দ্বারা সাংশ বিভিন্ন অংশ বিভিন্ন দ্বারা সাংশের ন সর্বতনুভৃত মানসী, সর্ব প্রাণীর হৃদয়তে তিনি বসে বিভিন্ন শরীর ধারণ করেছেন। বাস্তবিক পক্ষে জীবাত্মগুলো বিভিন্ন কর্মফলে বিভিন্ন জনি ধারণ করে বিভিন্ন আকার আকৃতি সম্পন্ন, ওই আত্মাই যখন মানুষের শরীরে প্রবেশ করেছে তখন মানুষের মতো, ওই আত্মাটাই যখন হাতির শরীরে প্রবেশ করে, হাতি যে জায়গায় প্রবেশ করেছে সেরকম রূপ ধারণ করছে, কিন্তু সাক্ষী তো একা ভগবান রয়েছেন, সর্বভেতরে তিনি রয়েছেন। সেই জন্য বলছে সাংসেন সর্বতনভৃত মনসি, আর প্রতীত প্রত্যেক দেশে ভগবতে বৃহতে নমস্তে, জীবাত্মা বিভিন্ন শরীরে প্রবিষ্ট হয়ে বিভিন্ন রূপ ধারণ করছেন, সবই বিভিন্ন অংশ এরা এইসব জীবগুলো, আর তারপর আবার প্রত্যেক হৃদয়তে বসে সাক্ষী রূপে যিনি বিরাজমান রয়েছেন ভগবতে বৃহতে নমস্তে, সেই ভগবানকে আমি ধন্যবাদ। অর্থাৎ এখনও পর্যন্ত কোনো নাম বলছেন না, কোন ঠাকুরকে ডাকছেন, একটা নাম বললে পরে তিনি আসতে পারেন, স্বর্গের দেবতাগণ সব অবাক হয়ে গেছেন, বলছে কাকে ডাকছে গজেন্দ্র, স্বর্গের দেবতাগণ সব অবাক হয়ে গেছে, বলে কাকে ডাকছে, আমাকে ডাকছে না তো, ইন্দ্র বরুণ ব্রহ্মা সব চলে এসছে, বলে বোধহয় আমাকে ডাকছে, এত কাতরভাবে বোধহয় আমাকে ডাকছে, তা বলছো না, এই যে লক্ষণ বলছে আমার তো নাম বলছে না, আমার নাম বলুক তবে যাবো, এসে গেছেন সব, আকাশ দেখছেন সব দাঁড়িয়ে রয়েছেন, ব্রহ্মা থেকে আরম্ভ করে বরুণ ইন্দ্র সব এসে, কীরকম অবস্থা গজেন্দ্র, সুর তুলে এরম ভগবানকে ডাকছে কাতরভাবে, কিন্তু আমার তো নাম বলছে না, আমার নাম বলে যাওয়াটা ভালো, আমার নাম বলেনি, আমি নাম বলুক তারপর যাব, অপেক্ষা করছে, ওদের তো কাউকেই ডাকছে না, ওদের ডাকছে ভগবানকে পরাত্পরাকিলেশ্বরকে, কে ও তো এদের ডাকছে না, একান্তি ন যশ ন কাঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ হে ভগবত প্রপন্যা অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না। কি বলছেন, একান্তি ন যশ ন কাঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্যা অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না। যা যেসব নিষ্কিঞ্চন সাধুরা এই জগৎ থেকে কোনো কিছুই আশা আকাঙ্ক্ষা করে না, কিছুই না। বলছে একান্তি নে যশনে কাঞ্চন আর্থম, কিছু তাদের কিছু বাঞ্ছা বলে কিছুই নেই জগতে। সেই সব পরমাংশ ব্যক্তিগণ একান্তি নে যশনে কাঞ্চন আর্থম বাঞ্ছন্তি যেবই ভগবত প্রপন্যা, ভগবানের চরণে যারা নিমগ্ন হয়ে রয়েছেন, ডুবে রয়েছেন, জগতের কোনো আশা আকাঙ্ক্ষা যাদের হৃদয়তে নেই, তারা কি করেন? অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তি আনন্দ সমুদ্রমগ্ন, তারা ভগবান এই তোমার গুণাবলী গাইতে গাইতে চোখ বুঝে একেবারে আনন্দ সমুদ্রে ডুবে, কখনো কখনো তাদের হোশই থাকে না। যেসব পরমাংশ সাধুগুরু বৈষ্ণবগণ ভগবানের চিন্তনে লীলাতে কীর্তনে ডুবে থাকেন, আপনাদের বিশ্বাসই হবে না। এক একটা করে যদি উদাহরণ দিতে থাকি তারা সব পাগল হয়ে যাবেন, বলে বলে কি, তারা এরকমভাবে ডুবে যায়, জগৎ আছে বলে তারা বুঝতে পারে না, নিজের শরীরে নিজের কাপড় আছে কি না এটা ঠিক নেই, কাপড় খুলে বেরিয়ে চলে গেছে, কোনো খেয়াল নেই। অত কথায় দেখা যায় খাই চৈতন্য মহাপ্রুর কথায় দেখুন, যিনি সাক্ষাৎ পরাপরাখিলেশ্বর হয়ে যখন ভক্তের লীলা করলেন, তার কী হয়েছিল? কখনো কাপড় খুলে শেষ, প্রভু ডুবে রয়েছেন কিছুই জানেন না, সমুদ্রে ভেসে চলে গেছেন, কোথায় নিয়ে চলে যাচ্ছে তার কোনো হোশ নেই, কোনো জেলের জালেতে আটকে পড়েছে, জালেতে প্রভু প্রেমেতে গিয়ে একবার সমুদ্রে ঝাঁপ মেরেছে প্রেমেতে, ওখানে দেখছেন গোপিকাগণের সঙ্গে কৃষ্ণের সঙ্গে খেলা হচ্ছে, এইদিকে তো ওখানে তো উনি দেখছেন ওই লীলা, এইদিকে তো এটা সমুদ্র, সমুদ্রে গিয়ে পড়ে ঢেউ এবার নিয়ে যাচ্ছে কোণারকের দিকে, কোথায় কোণারক, এক জেলে কী করেছে ওখানে হঠাৎ মাছ ধরছে রাত্রে, হ্যাঁ প্রভুকে জলে জালে জালে ধরে সে দেখে জাল টেনেছে, টেনে একেবারে ভয়েতে ওরে বাপ রে বলে ভয় একবার দৌড়, প্রভুর সঙ্গে স্পর্শ হয়ে গেছে, তাতে প্রেমের বিকার এসছে, প্রভু তো প্রেমের, প্রভু তো যাকে খুশি প্রেম দিতে পারে, ভগবান পরাত্পরাখিলেশ্বর একমাত্র অনলি এই চৈতন্য মহাপ্রু, তিনি প্রকটকালে বাঘভল্লুককেও যদি চাইতেন প্রেম দিয়ে দিয়েছেন, তা বলে এখন পাবে না, ওটা স্পেশাল ডিসকাউন্ট ছিল সেই সময়, যাকে দেখে প্রেম দিয়ে দিয়েছেন। জেলের গায়ে খালি একটু স্পর্শ হয়েছে জালটাকে টানতে, জেলে ভয়েতে মানে প্রেম এসে গেছে, কাঁপছে থরথর করে দৌড়াচ্ছে, এদিকে স্বরূপ গোসাই আদি সার্বভৌম সমস্ত ভক্তমণ্ডলী রাত্রিবেলা প্রভুকে প্রভু গেল কোথায়, সারা রাত প্রভুকে লণ্ঠন নিয়ে খুঁজে বেড়াচ্ছেন প্রভু কোথায় গেল, সারা পুরুষোত্তম ক্ষেত্র ঘুরছেন প্রভু নেই প্রভু নেই, হায় হায় প্রভু বদা অন্তর্ধান করলেন, সমুদ্রের কূলে এসে দেখে এক জেলে দৌড়াচ্ছে, ওরে বাপরে জেলে দৌড়াচ্ছে, এই কোথায় দৌড়াচ্ছি, বলে ও ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে ভূত, ওদিকে ভূত, ভূত কিসের ভূত কিসের ভূত, বলে বলো না সব বিরাট লম্বা গোঙ্গো করছে, সব গোঙ্গো করছে সব কি, বলে আমাদের প্রভু হবে না তো, তো জেলেতে আম বলছে জেলেতে ভূত উঠেছে, জালেতে আমার ভূত উঠেছে, ভূত বলছে তার যা বর্ণনা দিল স্বরূপ গোসাই তো বুঝে গেছে আমাদের প্রভু, ও বলছে প্রভু হতে পারে বদ্যুত, প্রভু হতে পারে, প্রভুকে আমরা দেখি, আমি তো কতবার দেখেছি প্রভুকে, আমি জেলে হতে পারি কিন্তু সমুদ্রে কতবার প্রভুকে দেখেছি, কিন্তু এ প্রভু নয়, এ চোখ পোক উঠে রয়েছে একবারে কিরম বিভৎস ভয় লাগবে, বলে চল, বলে কি করলেন তার মাথাতে এক চাপড় মারলেন, যা ভূত চলে গেছে, যা জেলে মানুষ অশিক্ষিত এক থাপড় মারলেন, যা ভূত চলে গেছে, চল এবার কোথায় ভূত আছে, নিয়ে গেল গিয়ে দেখ ওমা আমাদের প্রভু, প্রভু পড়ে রয়েছেন জলের ভেতর বসে গো গো করছেন, বালি দিয়ে কান নাক মুখ ভরে, এই হচ্ছে ভগবান পরাত্পরাখিলেশ্বর। তাহলে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর লীলা থেকে দেখো, যিনি সাক্ষাৎ ভগবান হয়ে ভগবানকে কি করে প্রাপ্ত হতে হয়, কি করে প্রেমেতে, সেই সব দেখাচ্ছে সাক্ষাৎ ভগবান, তিনি কৃষ্ণ, কৃষ্ণকে প্রাপ্তির জন্য রাধা ভাব নিয়ে কোনো হুঁশ নেই, কী অবস্থা, আমি এসব কথা বলেছিলাম। গম্ভীরার মধ্যে তিনটে দরজা বন্ধ, মেন গেট, তারপরের গেট, তারপরে গম্ভীরার গেট, তিনটে গেট বন্ধ, তারপরে প্রভু কোথায় চলে গেছে, তিনটে গেট বন্ধ, তার মধ্যে প্রভু রয়েছে, তার মধ্যে আবার শঙ্কর পণ্ডিত প্রভুর পাটাকে ধরে রেখেছেন যা প্রভু পালিয়ে যেতে না পারে, তার মধ্যে প্রভু ভ্যানিস কোথায় চলে গেছে। আমাদের রঘুনাথ দাস কোথায় সুন্দর বিভিন্ন জায়গায় স্তবকল্পতরু এতে বর্ণনা করি সুন্দর, অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্রয়ম উরু বিলঙ্গ উচ্চৈ কালিঙ্গিক কলিঙ্গিক সুরভে মধ্যে পতিত কমঠই বা আকৃতিহি। বলছেন কি অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম, তিনটে দ্বার বন্ধ, অনুদ্ঘাট্য অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্রয়ম উরু, উরু মানে প্রচুর উঁচু প্রাচীর, বিশাল উঁচু প্রাচীর। বলছে এর মধ্যে থেকে প্রভু নে অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্রয়ম উরু বিলঙ্গ উচ্চই কলিঙ্গিক সুরভি মধ্যে পতিত হয়। কোথায় গিয়ে জগন্নাথের সেই মন্দিরের প্রসাদগুলো বেশি হয় ফেলে দেয়, ফেলে রেখেছে সেখানে কলিঙ্গ অর্থাৎ সেই উড়িষ্যার ছোট ছোট গৌগুলো সেখানে প্রসাদগুলো খায়, সেখানে প্রভু কুর্মাকৃতি ছোট্ট হয়ে গেছে, কুর্মাকৃতি এত আজান লম্বিত হুজ কনকাবধাত এত আজান লম্বিত ভুজ, সেই প্রভু কচ্ছপের মতো আকৃতি হয়ে গেছে, সব হাত পা ভেতরে ঢুকে গেছে, দেহে পড়ে রয়েছেন। আর কলিঙ্গি গায়েগুলো প্রভুর গাটাকে চাটছে চাটছে, অন্বেষণ করতে করতে গে সে ভক্তরা কেঁদে হাঁকুল, হায় হায় প্রভু এখানে পড়ে রয়েছে। আবার সে উচ্চ করে সংকীর্তন করতে করতে করতে করতে ধামাক্কা কীর্তন, খোল করতাল নেই, আস্তে আস্তে হাত পাগুলো বাইরে ভেতর থেকে বেরোলো, বেরিয়ে আবার সেই প্রভু স্বাভাবিক রূপ ধারণ করলেন, আস্তে আস্তে চোখ খুললেন, করবেন কে আমাকে তোমরা কোথায় নিয়ে এসছো, আমি তো ভালোই ছিলাম ভগবানের সঙ্গে, এই সেখানে দেখি গোপিকারা এই সব খেলা, বৃন্দাবনে তিনি রয়েছেন এই অবস্থা। তাহলে ভগবানকে প্রাপ্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে মার্গদর্শন করেছেন সেইটি হচ্ছে দ্য অনলি ওয়ে। যদি কৃষ্ণকে পেতে চায়, কোন কৃষ্ণ, বৈজনন্দন কৃষ্ণ, অন্য কৃষ্ণর কথা আমি বলছি না, যদি নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবনচন্দ্র কৃষ্ণ সেই রসিক শেখর পরাগ পর অখিলেশ্বর রসবৈশ প্রাণনাথকে যদি কেউ পেতে চায় তাহলে সেই রকম ডুবে যেতে হবে। গজেন্দ্র যা বলেছেন এ তো মিথ্যে নয়, এ তো সামান্য কথা বলেছেন, এ তো এমন কিছু গভীর কথা না, সে করতে করতে কি অবস্থা হয় ভগবানের লীলা চিন্তন গুণগান করতে করতে, সে ভক্তরে যাদের হয় তারাই জানে, বাইরের কেউ জানে না, বাইরে কেউ। অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্রমগ্না, গান করতে করতে ভগবান তোমার এই আকিঞ্চন নিষ্কিঞ্চন হয়তো সমুদ্র, সমুদ্রের মধ্যে রয়ে আনন্দ সমুদ্র, আনন্দের সমুদ্র, আনন্দ সমুদ্রে অবগাহন করে যাচ্ছেন, বলো কি অদ্ভুত। এইভাবে যখন বারবার এরকম স্তুতি করছেন দেবতারা সব চলে এসছেন, আমাকে ডাকছে নাকি, ইন্দ্র বলছে আমাকে ডাকছে নাকি, বরুণ বলছে আমাকে ডাকছে, ব্রহ্মা বলছে কি আমাকে, না না নাম তো বলেনি। এইরকম যখন তারা নিজেদের মধ্যে কল্পনা করছেন সেই সময় হঠাৎ দেখছেন গজেন্দ্র ভগবান গরুড়ধ্বজ ওখান থেকে মুহূর্তের মধ্যে চলে এসছেন, মনের গতিবেগে উড়ে চলে এসছেন। গজেন্দ্র রয়েছে জলে, গজেন্দ্র দেখছেন সুমুচু করে ভগবান ওপর থেকে এরকমভাবে এখনও পিঠে রয়েছে, এখনও পিঠ থেকে নামেনি, পিঠ থেকে না, ভগবানের সহ্য হচ্ছে না, ভগবান কি করছেন গরুর পিঠে বসে রয়েছেন কিন্তু সহ্য হলো না, আমার ভক্ত কষ্ট হচ্ছে, গরুরের পিঠ, গরুর মনের গতিবেগে চলে কি, এই কথাটা বললে আমাকে শাস্তি দেওয়া হবে, গরুর মনের গতিবেগে চলে তার থেকেও বেশি গতিবেগ, সেই গতিবেগে চলে, তাতেও ভগবানের সহ্য হচ্ছে না। ভগবান কি করলেন ভক্তের কষ্ট না দেখতে পেরে গরুরের পিঠ থেকে এক ঝাঁপ মারলেন, এরকমভাবে চক্রণী এক ঝাঁপ মারলে উপরে কাপড় উড়ে যাচ্ছে, ভগবান হরি ঝাঁপ মারলেন সুদর্শন চক্র এবার মেরে, এবার গ্রাহকে কি করলেন আস্তে আস্তে গলা কেটে দিলেন, কেটে গ্রাহকে মুক্ত করলেন আর গজেন্দ্রকে মুক্ত করলেন। আর গজেন্দ্রকে মুক্ত করার আগে যখন ভগবান ছুটে আসছেন এরকম চক্র ছাড়ছেন, তো গজেন্দ্র তখন চিন্তা করছেন প্রভু আমার এসে গেছেন আমাকে রক্ষা করবার জন্য, অনন্তকালের আমার সৌভাগ্য, হরি দয়াময়, কিন্তু আমি এখন কি দেব, আমার কাছে তো কিছু নাই, আমি তো বাঁধা পড়ে, এখনও ছাড়ানো হয়নি, তখনও তখনও চক্র তিনি ছাড়েননি, ভগবান আসছেন। গজেন্দ্র চিন্তা করছেন ভগবান তো এসে গেছে, আমি ভগবানকে কী দেবো, এখন তো আমাকে তো ধরে রেখেছে পা, আমি তো উঠতেও পারবো না, যে কলাবাগান থেকে কোনো একটা কালা ছেড়ে নিয়ে এসে চলে আসবো কিছু দিতে পারবো না। তখন মনে মনে যখন কাঁদছেন যে ভগবান এলো আমি কিছুই তো দিতে পারলাম না আর আমার এই অবস্থা, তখন কি হলো, তখন সরোবরের মধ্যে থেকে একটা কোমলকে পদ্মকে তুলে ভগবানকে নমস্তে ভগবানের নাম করে নারায়ণ বলে ছুড়ে দিল। এখন আমাদের প্রশ্ন হবে যে কথাটা কেমন হলো, বলে কেন, বলে মহারাজ যে সরোবরেতে 1000 বছর যাবৎ খালি টানাটানি হয়েছে, তোলপার হয়েছে জল, সেখানে সরোবরে পদ্ম করতে গেল, এই কোশ্চেন আসবে, প্রশ্ন তো আসবে, তোলপাড় হয়েছে জল, এ সাধারণ হাতি নয়। এখন ওখানে ওখানে যে আপনি বললেন যে পদ্ম দিয়েছে, সত্যি লেখা রয়েছে সো অন্তঃসরসি উরু বলে গৃহীত দৃষ্টা গরুর আত্মতি হরিম খ উপাত চক্রম উৎক্ষিপ্প সালবুয়রম গিরমাহো কৃচ্ছাত নারায়ণাখিল গুর ভগবন নমস্তে উৎক্ষিপ্প সাম্বুজলবরম গিরম আহ কৃচ্ছাত নারায়ণাখিল গুর ভগবান নমস্তে। এইবার নাম বলল, এতক্ষণ কোনো জায়গার নাম বলেনি, ভগবান যখন এসে গেছে দেবতারা কোন ও একে এনাকে ডাকছিল আমরা বুঝতে পারি, এইবার নাম বলে দিল, এবার আর চেপে না থেকে পরিষ্কার নাম বলে নারায়ণ বলে কৃচ্ছা নারায়ণায় অখিল গুরু ভগবান নমস্তে বলে পদ্ম ছুড়ে দিন। এখন টিকাকাররা বলছেন পদ্মটা কোথেকে এলো বাবা, কেন এই জায়গায় তোলপাড় হচ্ছে জল, পদ্ম তো থাকার কথা না। টিকাকারগণ বলছেন সূক্ষ্ম বিচার করে বলছে লক্ষ্মী ঠাকুরানি মা নারায়ণের সঙ্গে এসেছিলেন, লক্ষ্মী নিজের সন্তানের এরকম কষ্ট দেখে বললে বেচারা কি, লক্ষ্মী তার অন্তর্জনে গেছে, প্রভু এসছে প্রভু চরণে কিছু দিতে চাইছে কিছুই নেই, কি দেবে লক্ষ্মী দয়াময়ী, কি করলেন দয়াময়ীর দয়া বেশি হলো, তিনি বললেন প্রভু চরণে কিছু দিতে চাই যে ঠিক আছে নে আমার হাতে যে কমলটা আছে যেটা আমি লীলা কমল লক্ষ্মী দেবীর হাতে কমল বলে এনে বা বেটা আমার বাবা বাছা এনে এটা নে, সেই কমলটা দিয়েছিলেন, সেই কমলটা জল থেকে তুলে দিয়েছিলেন। বলো নারায়ণ ভগবান কি হরি কি, হ্যাঁ তাহলে কি হলো, লক্ষ্মী দেবীর করুণা হলো, তিনি এই লীলা কমলটা দিয়েছিলেন, সেই কমলটা ভগবানের চরণে দিয়েছিল জানা গেল। আর ভগবান কি করলেন, ত্বাম বিক্ষ পীড়িত মজহ সহসাবতির যোগ সগ্রাহ মাস সরসহ কৃপয়োজ্জহার গ্রহাদ বিপাটিত মুখাদরীণ গজেন্দ্রম সংপশ্যতাম হরি হরি রমু মুচত বলছেন উচ্ছ্রিয়ানম, বলছে ভগবান আর গজেন্দ্রের এই কষ্ট সহ্য করতে পারলেন না, গরুর থেকে শীঘ্রই অবতীর্ণ হলেন, সরোবর থেকে কুমির সহ গজেন্দ্রকে কৃপা করে এক টান মেরে বার করলেন। ভগবান এতক্ষণ তো টানছিল উঠছিল না, গজেন্দ্রকে আর গ্রাহকে দুটোকে টান, ও তো ধরে রয়েছে ওকে টানলেই উঠবে, সরোবরের বাইরে কুমির সহ গজেন্দ্রকে কৃপা করে নিয়ে চলে এলেন। তারপরে চক্রটাকে ছাড়লেন, চক্রে গিয়ে সবার দেবগণের সমক্ষে চক্রে তার গ্রাহের গলা ছেদন করলেন, গ্রাহ থেকে রুহু রাম রুহু হুহু নামক গন্ধর্ব, পরে বলার কথা ছিল আগেই আমি বলে দিয়েছি, হুহু নামক গন্ধর্ব সে এই রকম কুমির দেহ যোনি লাভ করে পড়ে রয়েছে, দেবল ঋষির চরণে অপরাধ করেছিল সে কথা জানিয়েছিলাম আমি, তাকে মুক্ত করলেন আর গজেন্দ্রকে তো মুক্ত করেই দিলেন। আর তার যে গ্রাহ জন্ম অর্থাৎ এই যে অবিদ্যা বন্ধন সেটাকেও মুক্ত করে দিলেন, এইভাবে ধীরে ধীরে মুক্ত করে দিলেন গজেন্দ্র ভগবান, গজেন্দ্রকে ভগবান মুক্ত করলেন অনেক সব কথা। এইবার আলোচনা প্রসঙ্গে আমরা দেখছি বলছেন আমি সকালে বলেছিলাম দেবতাগণ শ্রীভ্রষ্ট হয়েছিলেন, সকালে আমি বলেছি বিভিন্ন মন্বন্তরের কথা। শ্রীভষ্ট হলে পরে তারা বড় অসহায় অবস্থায় রয়েছেন, এই অবস্থা তাদের কোনো কিছু করার নেই, তারা দুঃখ প্রকাশ করছেন, কি করবেন। ব্রহ্মার কাছে গিয়ে জানালেন, ব্রহ্মা বললেন দেখো এখন শুক্রাচার্য অসুরগণের গুরু, তার কৃপাতে অসুরগণের বিরাট ক্ষমতা, তোমরা শ্রীভষ্ট হয়েছো, তোমাদের এখন কিছু করার নেই, চুপচাপ থাকো, যতক্ষণ পর্যন্ত ভগবান যতক্ষণ পর্যন্ত গুরু প্রসন্ন না হবে ততক্ষণ কিছু করার নেই, কিছু করতে পারবে না, ওদেরকে এখন জয় করা সম্ভব নয়। বলা যে অবস্থায় রয়েছে তাহলে কি করব। ব্রহ্মা বললেন চলো, ব্রহ্মা বললেন চলো আমরা সবাই মিলে যাই ক্ষীরসাগরের তীরে, ব্রহ্মা দেবগণকে নিয়ে, ব্রহ্মা দেবগণকে নিয়ে ক্ষীরসাগরের তীরে গেলেন। ক্ষীরসাগরের তীরে গিয়ে ব্রহ্মা দেবগণ দেবগণ সবাই স্তব করতে আরম্ভ করলেন, কাতরভাবে স্তব করতে আরম্ভ করলেন, এমনভাবে স্তব করলেন অনেক স্তব প্রচুর। এই সব স্তব করতে করতে ভগবান কি করলেন, শঙ্কর ভগবানকে নিয়ে, শঙ্কর শম্ভু ব্রহ্মা সব দেবগণ সবাই গেছেন, সবাই গিয়ে ক্ষীরসাগরের তীরে বসে সবাই ভগবানকে কাতরভাবে প্রার্থনা করছেন। হঠাৎ এই কাতর দেবতাদের কান্না এবং প্রার্থনা এই স্তবের দ্বারা ভগবান প্রসন্ন, বিদ্যুতের মতো আবির্ভাব, আহ কি অপূর্ব মরকত, বলছে যেন মনে হচ্ছে সে বর্ণনা করা যাবে না কোনো ভাষার দ্বারা, ভগবানের এইরকম রূপের বর্ণনা করা আছে, কীরকম রূপের ছটা, আহা বিম্বাধর কি অপূর্ব, তার আঁখি কমল, তার হস্তপদের বিন্যাস দেখলে ভগবানের যে অঙ্গটা যদি আঙ্গুলের দিকে নজর চলে যায় আঙ্গুল থেকে আর নজর ঘুরবে না, ভগবানের যে অঙ্গতে নজর চলে যাবে সে অঙ্গ থেকে আর চোখ ঘুরবে না, আঙ্গুলে চলে গেলে আঙুলেই দাঁড়িয়ে থাকবে, ভগবানের চরণে যদি চরণ দাঁড়িয়ে থাকে, এইরকমই নিয়ম ভগবানের, এত অপূর্ব রূপ, কি অপূর্ব, এরকম রূপ কি হয় নাকি কোনোদিন, দেবতারা তো দেখতে পাচ্ছেন না, খালি শঙ্কর ভগবান আর ব্রহ্মা এই দুজনে অধিকারী তারা দেখতে পাচ্ছেন, যাই হোক আওয়াজ শুনতে পাচ্ছেন, এখানে আওয়াজ শুনতে ভগবান বলছেন হন্ত ব্রহ্মণ অহ সম্ভ হে দেবা মম ভাসতম শৃণ্যতা বহিতা সর্বে শ্রেয় ব স্বাদ যথাসুরা, হে সুরগণ, হে গিরিশ, হে ব্রহ্মণ, ব্রহ্মা তোমরা সকলে অবহিত, খুব অ্যাটেনশান দিয়ে, খুব মনোযোগ সহকারে আমি যা বলছি শুনো, শ্রবণ করো, কী বলছি দেখো, বলছে এক কাজ করো, তোমাদের এই পরিস্থিতি কিন্তু ঘুরবে না, এখন এই পরিস্থিতিতে তোমাদের একটা কাজ করতে হবে, কী কাজ প্রভু, ব্রহ্মা শঙ্কর জিজ্ঞাসা করছেন, যা তো দানব দৈত্যয়ৈস্তাবৎ সন্ধির বিধীয়তাম কাব্যেন অনুগৃহীতৈস্তৈর যাবৎ বো ভব আত্মনঃ, হে দেবগণ তোমরা যাও যে পর্যন্ত তোমাদের নিজেদের বৃদ্ধি না হয়, অর্থাৎ তোমাদের সমৃদ্ধি তো সব নষ্ট হয়ে গেছে অভিশাপে, যতক্ষণ না হয় তাবৎ শুক্রাচার্যের অনুগৃহীত দানব দৈত্যগণের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করো, সন্ধি করো, সন্ধি বোঝো, হ্যাঁ এটা আলোচনা যা যা যাওয়ার হয়ে গেছে আপনারা বলুন আমাদের কি করতে হবে, আপনারা মেনে নিন, এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করো, বলে আন্ডারস্ট্যান্ডিং ওই কী করবো, বলে দেবতাদের সঙ্গে সব সমঝোতা করো, সমঝোতা বলা হয় আতাত করে, এবার দেব এবং দৈত্যগণকে বল, দেবতাগণকে বললেন তোমরা দানবগণের সঙ্গে সংযুক্ত হয়ে তোমরা সাগর মন্থন করো, সাগর মন্থনের ফলে তাতে অমৃত উঠবে, অমৃত তোমরা পান করবে, অমৃত পান করলে তোমার অমর হবে, আর কোনো ভয় থাকবে না, অজর অমর হয়ে যাবে, আর তার জন্য যত্ন করা উচিত, এই জন্য তারা চেষ্টা করলেন। আর দেখো তোমরা এতে কিন্তু ভয় পেও না, কারণ এরকম সন্ধি আপৎকালীন মুহূর্তে করা যায়, রাজনীতিতে এটা করা যায়, রাজনীতিতে অনেক কিছু করা যায় না, কত কিছু ঘৃণ্য রাজনীতি আমরা দেখি, বলে মজার কথা। আমরা তখন বুঝি, আমরা তো চিরকাল রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না, ভোট দিতেও যাই না, ভালো লাগে না, কিন্তু খালি এখন জোর জবরদস্তি করাতে একবার বোধহয় দিয়েছিলাম, কেন তো ওটা আইডেন্টিটি কার্ড রক্ষা হবে না, টিকিট কাটা ফাটা। তো যাই হোক, এখানে বলছেন এটা রাজনীতি। কি করলেন, আমরা দেখি ও প্রধানমন্ত্রী হয়ে গেল, আমাদের একজন শ্রীমতী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন জাল জেলখানায়, তিনি জেল থেকে বললেন, সাপোর্ট করে দিলেন, বলে নাও এ সংগঠন করো, মন্ত্রী সংগঠন করো। মন্ত্রী সংগঠন করা হলো, তিনি কিন্তু জেল রয়েছেন, আমি নাম বলবো না, জেলে সংগঠন করা হলো মন্ত্রী, জেল থেকে তিনি বললেন আমার দল তোমাকে সাপোর্ট করছে, করে এবার মন্ত্রী গঠন করা হলো। মন্ত্রী গঠন করার পর 15 দিন পরে না কত আপনারাই জানেন, আমি তো জানি না, খবরের কাগজে পড়ি না। তো এবার আস্থা ভোট এবার দিতে হবে 15 দিন না কদিন পরে, যখন হলো তখন তিনি আর আস্থাতে আর ভোট দিলেন না। তিনি বলছে আপনি তো আগে 15 দিন আগে বললেন, তখন বলেছিলাম 15 দিন পরে, এখন আর বলছি না, ব্যাস মন্ত্রী ভেঙে গেল, পুনরায় ভোট হোক, এবার তারপর উনি আবার জিতে গেলেন। এলো ঘৃণ্য রাজনীতি, এত কূটনীতি, এত জঘন্য জিনিস কল্পনা করা যায়। এখন ভগবান ভক্তগণকে বাঁচাবার জন্য আর কী করবেন, ভগবান যে তোমরাই নিজের দোষে অবস্থা হয়েছে, যাই হোক তোমরা কান্নাকাটি করছো, আমাকে তোমরা শ্রদ্ধা করো, তো এক কাজ করো, ওহি সাপ আর মুশিক ইঁদুর তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই কথাটা মনে আছে তোমাদের, সেরকম একটা করো। বলে কীরকম, বলে একদা ঘটনাক্রমে একটা একটা ইঁদুর একটা জায়গায় ছিল, একটা জায়গায় ভেতরে ছিল কোনো জায়গায় পেটিকায়, আর কোনো একটা সাপ কোনো একটা কিছু অন্বেষণ করতে করতে সে পেটিকায় ঢুকে গেছে, ঢুকে গিয়ে ব্যবহার পরে যে জানতে পেরে গেছে মালিক, সে পেটিকায় পুরো সিল করে দিয়েছে, ব্যাস। এবার ইঁদুর তো পূর্বেই ছিল, ইঁদুর যাই হোক কোনো মতে লাপি লুপি বেরিয়ে যেত, এখন সাপকে দেখে ইঁদুর কাঁপতে আরম্ভ করলো, এই আমাকে তো খেয়ে নেবে এক্ষুনি, ঠক ঠক করে কাঁপছে আর আমার মুখটাকে নিচু করে, আর তার কোনো ভয়। সাপ এবার বলছে, ও হে ভায়া, ভয় করছো কেন, তোমারও যা বিপদ আমারও তাই বিপদ, এখন আমরা দুজনে বন্ধু। বলে বন্ধু, বন্ধু আপনি আমার? বলে হ্যাঁ, বিশ্বাস করো এখন আমরা দুজনে বিপদে পড়েছি, যখন বন্যা হয় দেখেছেন কি, বন্যার সময় চোখের সামনে দেখা ময়াল সাপ ওপরে রয়েছে গাছের ডগায়, ওখানে মানুষ বসে রয়েছে, পাখি বসে রয়েছে, সব কেউ কিছু কাউকে কিছু করছে না, বন্যা তখন কেউ কাউকে আক্রমণ করছে না, বন্যার সময় চুপচাপ। এখন ইঁদুর ভাইয়া ভয়েতে কাঁপছে, বলছে বিশ্বাস করো, বলছে আপনি তো আমার সত্য, আমাকে খেয়ে নেবেন, বল দেখ এখন তো তুমি আমার বন্ধু, বন্ধু এখন আমি কী করতে হবে বলুন। বলে এটা তুমিই পারবে, বলছে এই পেটিকা বন্ধ আছে, তোমার দাঁতগুলো খুব সুন্দর, তুমি এই পেটিকাটাকে কুটকুট করে কেটে দাও, কেটে দিয়ে জায়গা করো, জায়গা করে দিয়ে তুমি বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাবো, আমার বেরোবার মতো জায়গা করো, হ্যাঁ ঠিক আছে। বললাম আপনি যদি খেয়ে নেন, আর সেই আবার এক কথা, বিশ্বাস করো আমি খাবো তোমাকে, এখন তো বন্ধু আমরা। তো কোনো মতে কি করে বেচারা, বিশ্বাস করতে বাধ্য হলো, ঠিক আছে আপনি আমার বন্ধু, ঠিক আছে বন্ধু, তাহলে খাবেন না তো? না না খাবো না। লে এবার আস্তে আস্তে পেটিকাটে কাটছে, কুটকুট করে দাঁত দিয়ে কেটে কেটে কেটে কেটে, দেখো বন্ধু তোমার বেরোবার জায়গা আছে? বলে হ্যাঁ তা আছে। এইবার নিজের উগ্র ধারণ করেছেন, এবার এই ইঁদুরটাকে টক করে ধরে গেলেন। ভগবান বললেন কি করবে, রাজনীতি এবার আর দুষ্ট এদের সঙ্গে, তা বলে ভগবান যেন আমাদের এই শিক্ষা দিয়েছে এটা নিতে হবে না, ভগবান দেবতাগণকে বাঁচাবার জন্য এটা বলেছেন, কিছু করার নেই, অসুরগণ সর্বদাই দুষ্টাম করে। বলছেন অরয় অপিহি সন্ধেয়া সতী কার্যার্থ গৌরবে, শত্রুর সঙ্গেও সন্ধি করতে হয় কার্য গৌরবে, ওহি মুসিক বদ দেওয়াহি অর্থস্ব পদমিম গতই, এইবারে অমৃত উৎপাদনে যত্ন ক্রিয়তাম অবিলম্বিতম, তাড়াতাড়ি তোমরা এক কাজ করো, ভালো করে তাড়াতাড়ি চেষ্টা করো অমৃত বার করবার জন্য। সমস্ত ঔষধি যত আছে জগতের, ঔষধি সমুদ্রে দিয়ে দাও ক্ষীরসাগরে, দিয়ে এবার ক্ষিপ্তা ক্ষীরদধৌ, ক্ষীর সাগরে ক্ষীরদধৌ সর্বা বিরুদ্ধ তৃণ লতৌষধি মন্থনম মন্দরম কৃত্যা নেত্রম কৃত্যা তু বাসুকিম, বাসুকি সাপকে দড়ি করো আর মন্দরাচল পর্বতকে মন্থনের ডান্ডা করো, করে মন্থন করো। ভগবান শিখিয়ে দিলেন, দেবতাগণ আস্তে আস্তে কী করেছে, ঠিক আছে ভগবান যখন শিখিয়ে দিয়েছে নিশ্চয় ব্যাপার আছে কিছু। সব দেবতাগণ মাথা নিচু করে এরকম গোলামে, যেমন চাকর যায় যেমন গোলাম যায়, ওরা মাথা নিচু করে, এরকম মাথা নিচু করে হাত জোর করে আস্তে আস্তে বলি মহারাজের কাছে যাচ্ছেন স্বর্গে। বলি মহারাজের রোগলা লোকরা দেখে, এই বেটা দেবতা রে মার মার কাট কাট, বলি মহারাজ থামো দেখছো না মাথা নিচু করে চুপচাপ করে আসছে, আগে দাঁড়াও আসতে থাক নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বলি মহারাজ ওদেরকে, ওরা তো মারতেই যাচ্ছে, অসুরা বলছে এই বাঘে পেয়েছি বেটা আমাদের আওতায় এসে গেছে মার বেটাদের, বলছে না না না মাথা নিচু করে ঠান্ডা মাথায় আসছে, দেখো ওদের হাতে অস্ত্র নেই কিছু, নিশ্চয়ই কথা বলতে আসছে, এখন মেরো না। যখন এলো তখন একে অপরকে দণ্ড নমস্কার আদি করলো, কি হে বলো কি খবর, তা একে অপারেশন তো বলি মহারাজকে বলছেন আপনার কাছে একটা, আমরা তো দেখুন অসুর আর দেবতা এত কশ্যপের পুত্র, আমরা তো ভাই ভাই, প্রয়োজন হলে সবাই ভাই ভাই দাদা দাদা, কার্য হয়ে গেলে আর কেউ কারণ নয়, আমরা তো কশ্যপের পুত্র, আমরা তো একই ভাই ভাই, তো ভাই ভাই লড়াই করার কী দরকার, একটা ভালো একটা প্রস্তাব নিয়ে এসছি। বলি মহারাজ কী প্রস্তাব, আপনি তো বীর রাজা আপনার ক্ষমতা শেষ নেই, একটু উপরে তুলে দিচ্ছে, লে এক কাজ করুন আমরা দুজনে আমরা সবাই মিলে যদি ক্ষীর সাগরকে মন্থন করি তাহলে অমৃত বেরোবে, আর খামাখা দুজনে মারামারি করে একে অপরে মারা যাচ্ছি কী দরকার আছে, অমৃত বার করে নিজের মতো শান্তিমতো থাকি। বলি মহারাজ বললেন তো মন্দ মন্দ নয় কথাটা, তো কী করতে হবে, বলি কিছুই করতে হবে না, আপনার তো বিরাট ক্ষমতা, তো চলুন আমরা দেবতা এবং অসুরগণ মিলে মন্দারাচল পর্বতকে তুলে নিয়ে গিয়ে ক্ষীরসাগরে রাখি, আর বাসুকি যে নাগ আছেন তিনি বলেছেন দড়ির কাজ করবেন, অর্থাৎ দড়ির মতো এরকম টানা হবে মন্থন হবে, বলে ভালো প্রস্তাব চলো তাহলে যাই। দেবতাগণকে নিয়ে অসুরগণ সব গেল, মন্দারাচল পর্বত কি তোলা কি চারটি খানি কথা নাকি, ই ই করে তুলছে সমস্ত অসুর আর দেবতাগণ, কোনো মতে একটু তুললো, দুপা গেল, দুপা গিয়ে কী করলো মন্দারাচল, ও আর পাচ্ছি না ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে সব দেবতাগণ তোলাই ছিল অসুরগণ সব চটকে গেল, সব মরে গেল, হায় হায় কী হবে, মন্দারাচল পর্বতকে নিয়ে আমি সাগরের পথে যেতে পারছে না, বললো সম্ভব না। এইভাবে ভগবান কি করলেন, হরি তাদের এই নিরাশ অবস্থা দেখে, ভগবান তো চান কার্যগুলো হোক, সব তো আমার কাজ, এগুলো সব লীলা, ভগবান বলে এস এরা তো মন্দারাচল নিয়ে যেতে পারছে না, ভগবান আবির্ভাব হলেন, ও এরকম বাঁ হাতে এরকমভাবে মন্দারাচলকে তুললেন, বলে চলো সব চলো, কোনো কাজের নয় মন্দারাচলকে তুলতে পারে না, বলে আমার নিয়ে গিয়ে ক্ষীরসাগরে বলে এবার এনে দিলাম, এবার তোমার মন্থন করো, বলে ঠিক আছে। মন্দারাচল পর্বতকে নিয়ে বাসুকী নাগকে এবার ধরা হয়েছে, পেঁচিয়েছে বাসুকী নাগ, এ এখন এদের মধ্যে ঝগড়া লেগে গেছে, ভগবান আগেই শিখে দিয়েছে দেবতাগণকে, অসুরগণ যা বলবে তাতে হ্যাঁ বলবে, হ্যাঁতে ইয়েস ইয়েস ইয়েস ইয়েস, যখনই হ্যাঁ বলবে হ্যাঁর সঙ্গে হ্যাঁ মেলালে ভালো হবে, আর হ্যাঁর সঙ্গে না হলে তখন কি লড়াই লেগে যাবে, একদম অসুরগণ যা বলবে তাতে বলবে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মো সাহেবের নীতি। এখন যখনই দেবতাগণ মুখের সামনে এই সাপটাকে ধরেছেন, অসুরগণ লেজের সামনে ধরেছেন, ধরে টানতে যাবে, অসুরগণ বিষণ্ণ হয়ে ঝগড়া আরম্ভ হয়ে, আমরা লেজের দিক ধরবো না, আমরা অসুর কত শ্রেষ্ঠ, আমরা কেন লেজের দিক ধরবো, তোমরা দেবতা তোমরা লেজের দিক ধরো যাও, এবার ঝগড়া করাতে দেবরাজ ইন্দ্র মাথা নিচু করলেন, বলি মহারাজ আপনাদের সবার যা ইচ্ছা তাই হোক, ঠিক আছে আমরা লেজের দিকই ধরি, আপনারা শ্রেষ্ঠ আপনারা মুখের দিক ধরুন, এদিকে ব্যাপারটা যে কী হবে সেটা খেয়াল করেনি, মুখের দিক ওরা ধরেছে লেজের দিক, এবার যেই মন্থন করতে যাচ্ছে তখনই এখন বিষ উঠছে, বিষ উঠে কালো মুখ থেকে আগুন বেরোচ্ছে সাপের আগুন, আর সেই বিষের জ্বালা একবার কালো, সব ভূতে কাঠকয়লার মতো হয়ে গেছে সব, একটা হসু জ্বালা পোড়া, এখন আর ঝগড়া করতে পারছে না, এক্ষুনি একটু আগে ঝগড়া করে বলছে আমরা মুখের দিক ধরবো তোমরা লেজের দিক, এখন আর কিছু করতে পারছে না, এখন ধরবে কি, লজ্জার ব্যাপার, এখন ঝগড়া করলো সহ্য করছে, যাই হোক এখন মন্থন করতে করতে মন্দারাচল কী করলো, জলের মধ্যে আবার ডুবে গেল। কেন মন্দ জল তো আধার নেই তলায়, কোনো মতে ছিল, তারপর চেষ্টান্তরণ দেওয়া তলা ছিল। আবার সে নিরাশ হয়ে বসে বললো, হে আমাদের দ্বারা মন্থনার হলো না। এইবার যখন নিরাশ হয়ে যখন ডুবে যাচ্ছে, সেই সময় হরি কী করলেন, কমঠাকৃতি কূর্মরূপ ধারণ করলেন, করে সমুদ্রের তলায় গিয়ে কমঠাকৃতি ধারণ করে নিজের পিঠের ওপর মন্দরাচল পর্বতকে নিয়ে এরামে এরামে সাঁতার কাটতে কাটতে উপর তুললেন। মন্দরাচল পর্বত এবার উঠে গেল ওপরে। সবাই দেখলেন কূর্মরূপী ভগবান নিচে ধরে রয়েছে, নিচে আধার, বিরাট কূর্মরূপী ভগবান তিনি মন্দরাচল পর্বতকে ধরে রয়েছেন। এবার অসুররা এবং দেবতারা মন্থন শুরু করলো। আর যখন মন্থন শুরু করলো, পাথরের যে খোঁয়াগুলো আছে মন্দরাচল পর্বতে, খোঁয়া আছে না তলাগুলো, সেগুলো এবার যখন কূর্মদেবতার পিঠেতে ঘর্ষণ হচ্ছে, তো কূর্মদেবতার ঘুম পাচ্ছে, ও শুশুরি মনে হচ্ছে। যখন ওরা মন্দরাচল পর্বতকে এরমভাবে টানছে, তখন ওর ফলে যে পিঠে যে একটা ঘরঘর ঘরঘর হচ্ছে, তখন এই কূর্মরূপী ভগবানের ঘুম পাচ্ছে, বেশ শুশুরি মানে মনে হচ্ছে চুলকে দিলে যেরকম হয় আনন্দ লাগছে। কূর্মরূপী ভগবান নিচেতে রইলেন। আবার ভগবান কী করলেন, সেই পর্বতের মাথায় চলে গেলেন, গিয়ে মাথার দণ্ড মাথার যে চূড়া ধরে নিলেন, মানে দু জায়গায় নিচে এবং উপরে ব্যালেন্স করে রইলেন। ব্যালেন্স করার পরেতে এবার পরস্পর মন্থন শুরু হলো, বিরাট মন্থন শুরু হলো। প্রথমে উঠলো উচ্চস্বভা ঘোড়া, উঠলো সাদা ধবধবে, সে ঘোড়াটা দেখেই মন্থন করে একটা একটা জিনিস উঠছে পরপর, মন্থনের ফলে তো এক একটা করে জিনিস উঠছে। প্রথমে উচ্চস্বরা ঘোড়া ওঠার সঙ্গে সঙ্গে বলি মহারাজ বললে, এটা আমি নেবো, আমার পছন্দ। দেবতাদের ভগবান শ্রীকে যা বলে কোনো হ্যাঁ না বলবে না, ঠিক আছে আপনার যদি ইচ্ছা এটা নিন আপনি। পরে এবার আর মন্থন করতে হবে, উচ্চস্বরা ঘোড়া উঠলো, এবার এবারে আমাদের এই হাতি উঠলো, গজন যে ওই যে হাতি উঠলো, যে যেটাকে ইন্দ্র নিল, ইন্দ্র যা আমি বলেছিলাম সেই হাতির গলায় দিয়ে দিল যে বলেছিলাম না, হ্যাঁ ওই রাবত হস্তি। এইভাবে একের পর এক জিনিস উঠতে আরম্ভ করলো। তারপর দেখ কৌস্তুভ মুনি উঠলো, ভগবান উপরে বসে যে, হে বেটা এটা তোদের কোনো কাজ নেই, এটা আমায় দিয়ে দে, আমার কাজ এটা। কৌস্তুভ মুনি তো ভগবানেরই, কৌস্তুভ মুনি ভগবান নিলেন। তারপর সমুদ্র মন্থন করতে লক্ষ্মী উঠলো, লক্ষ্মীকে তো কেউ নিতে পারবে না, এ তো ভগবানের নারায়ণের শক্তি, নারায়ণ নিয়ে ভগবান নিলেন। এইভাবে করতে করতে সাগর মন্থনের পরেতে, কিন্তু প্রথমে উঠেছিল কিন্তু বিষ, সেটা আমি বলিনি, এবারে সেই প্রসঙ্গটা বলা উচিত, এগুলো পরপর উঠেছিল। প্রথমে মন্থন করার সঙ্গে সঙ্গে কালকুট বিষ উঠেছিল, সেই বিষের জ্বালাতে সবাই হাহাকার উঠেছে সাগর মন্থনের ফলেতে, কালকুট বিষ উত্থাপনের ফলেতে সব হাহাকার উঠে গেছে, সমস্ত জগৎ মরে যাচ্ছে, জ্বালা পুরায় শেষ। তখন সমস্ত দেবতারা সবাই মিলে প্রজাগণ গিয়ে শঙ্কর ভগবানের কাছে কাঁদতে আরম্ভ করলো, ঠাকুর বাঁচাও, তোমার তো ক্ষমতা আছে, কি করব। শঙ্কর ভগবান বলছেন, বললেন কি এই অবস্থা, স্তুতি করতে বললেন প্রজাপতিগণ, দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহি ন শরণাপন্যাম স্ত্রৈলক্য দহনাদ বিষাদ। এ ত্রিলোক বিষে মরে যাচ্ছে, এ ত্রিলোক বিষের জ্বালায় প্রভু শেষ হয়ে যাচ্ছে। তমেব সর্বজগৎ ঈশ্বর বন্দমোক্ষয়ো ত্বাম তাম অর্চন্তে কুশলহা প্রপন্নার্থে হরম গুরুম। এইভাবে প্রজাপতিরা, হে দেব দেব, হে মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহি ন, প্রভু আমাদের বাঁচাও বাঁচাও, বিষ চারিদিকে মেরে ফেললো, আমরা সব শেষ হয়ে যাব, আমরা বাঁচতে পারবো, এই যে হলাহল বিষ উঠলো, সারা জগৎ ছড়িয়ে পড়ছে, কোন জায়গায় কে বাঁচবে, সব প্রাণী শেষ হয়ে যাবেন। ভীতাহা প্রজাহা দুদ্রুবু রঙ্গ শেষরা অরক্ষমানহা শরণম সদাশিবম। তারা কার স্মরণে গেলেন, এই সদাশিবের স্মরণে গেলেন, এই স্মরণে গিয়ে এইসব স্তুতি করছেন। সদাশিব এবার বললেন, অহো ভবানী, দেবীকে জিজ্ঞাসা, দেবী তোমার এই ছেলেপেলেরা দেখো সব কষ্ট পাচ্ছে, বলো সন্তানগুলো কষ্ট পাচ্ছে, তুমি কি বলো, কি তোমার মতামত, এ বিষয়ে আমি পান করব। দেবী এবার নিজের স্বামী শঙ্কর ভগবানের প্রভাব জানেন, দেবী ইশারা করলেন পান করুন আপনি। স্বয়ং দেবী বললেন, শঙ্কর ভগবান জিজ্ঞাসা করছেন, শ্রী শিবুবাচ অহোবত ভবান্য ভবানী এতত প্রজানম পশ্য বৈশষম ভবানী, হে দেবী দেখো জগতের এই তোমার সন্তানদের কত কষ্ট, অহো অহোবত ভবানী এতত প্রজানম পশ্য বৈশষম। ক্ষীরোদ অনুমথ বলছেন, ক্ষীরোদ হ্যাঁ অনুম বলছেন, মথনদ ভৌতম কালকূটাদ উপস্থিতম, কালকূট বিষ উপস্থিত হয়েছে, এবার তাই কী করতে বলেন। দেবী ইশারা করলেন, প্রভু আপনি পান করুন, এদেরকে বাঁচান। পান করার অনুমতি যখন দিলেন তখন শঙ্কর ভগবান চলে এলেন, কোথায় তোমাদের কালকূট বিষ, দাও আমাকে দাও। অঞ্জলি পিতে নিলেন, এরকমভাবে যত হলাহল বিষ উঠল সমস্ত অঞ্জলি পিতে এরকমভাবে প্রভু সমস্ত পান করে নিলেন। পান করে নেওয়ার পরে কী কী হলো, হাতের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা কয়েকটা, এরকমভাবে হাতের ফাঁক দিয়ে যে কয়েক ফোঁটা পড়ে গেছিলো কালকূট বিষ, সেই কুল কালকূট বিষের বিষ পেয়ে এই জগতে যত সাপ আছে, যত বিষে আছে, যত বিষময় যে প্রাণীগুলো সব ওই কয়েক ফোঁটা মাত্র পড়েছে, তার জ্বালাতে জগৎ অস্থির হয়ে যাচ্ছে, কয়েক ফোঁটা হাতের ফাঁক দিয়ে পড়ে গেছে, সেই ফোঁটাগুলো নিয়ে ওরা সব বিষপ্রাপ্ত হয়েছে। শঙ্কর ভগবান বিষ পান করে নিলেন সমস্ত, কিন্তু শঙ্কর ভগবান হৃদয়ে চিন্তা করছেন যে আমার হৃদয়েতে প্রভু থাকেন, আমি বিষকে নিচে নামতে দেবো না। পান করলেন এখান থেকে এই পর্যন্ত, সমগ্র বিষকে এর মধ্যে ধারণ করলেন, করে তার নাম হলো নীলকণ্ঠ। তিনি বললেন বিষের জ্বালা আমি নিচে, বিষের জ্বালা যাকে এখানে হোক, আমি নিচে আমার প্রভু থাকে হৃদয়ে, আমার প্রভুর যেন কোনো কষ্ট না হয়, সেই জন্য নীলকণ্ঠ ভগবান এখানে নীলকণ্ঠ ধারণ করলেন, সেটা চিরকালের মতো তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলো নীলকণ্ঠ ভগবান কি, শঙ্কর ভগবান কি, জয়। এবার সেই বিষ পান করে কি হলো বলছেন, এখনো পর্যন্ত কি হয় বলছেন, তাসাপি দর্শয়মাস সবীর্যম জলকলম সহ যচ্চকার গলে নীলম তচ্চ সাধুর বিভূষণম, বলছেন এই যে জল থেকে এই যে কলমসগুলো বীজগুলোকে তিনি পান করেছিলেন, যচ্চকার গলে নীলম, এটা গলেতে নীল বর্ণ ধারণ করলো, এটাকে সাধুগণের ভূষণ বলা হয়, ওই জন্য নীলকণ্ঠ ভগবানকে সবাই পায়ে ধরে বলে তুমি সাধু। কেন সাধু তো তাকে বলে যে পরদুঃখে কাতর, সাধু সংজ্ঞা কী, সাধু সাধুর ডেফিনেশনটা কী, আমরা এটা কপিল মুনির ওই আলোচনার মধ্যে সাধব সাধু ভূষণ হা ইত্যাদি বলেছেন, তিতিক্ষব কারুণিক ইত্যাদি আলোচনা করেছিলাম। এখানে দেখা গেল শঙ্কর ভগবানের মতো সাধু কেউ নেই, শঙ্কর বাঁচাবার জন্য জগৎকে নিলে নিজে বিষ পান করলেন, আর এই কণ্ঠের বিভূষণটা চিরকাল লোকে স্মরণ করবে যে দেখো এটা সাধুর বিভূষণ, তিনি যে সাধু তার প্রমাণ দিচ্ছে। এইভাবে যখন বিষ চলে গেল, তারপরে এই মন্থনের ফলে আমি যেসব বললাম উত্থিত হয়েছিল, সমস্ত কিছু উত্থিত হওয়ার পর সেখানে কি হলো বলে, পরে উঠলেন কি অমৃত উঠল, পরে অমৃতের কলস উঠল, বলছেন কি হলো বলছেন, তারপরে অমৃতের কলস উঠল, অমৃতের কলস নিয়ে এবার আমি অল্পের বলি, অনেক সময় চলে যাবে, বলি মহারাজের প্রসঙ্গ বাকি, আমি খুব চিন্তিত, কালকে নবম স্কন্ধ শেষ করতেই হবে, দশম স্কন্ধ পাড়াপার নাই। বলছেন এখানে সমুদ্র থেকে অমৃত উঠল, অমৃত যেই উঠল অসুরগণের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল কেউ লড়াই করবে না, অমৃত ভাগ করে খাওয়া হবে, কিন্তু প্রথমেই লড়াই শুরু করলো অসুরগণ, অসুরগণ অমৃতের কলস নিয়ে পালিয়ে গেল, দৌড়াচ্ছে, বলে আমরা খাবো, এ বলে আমরা, বলে আমরা খাবো। দেবতাগণ বিষণ্ন হয়ে গেলেন, আরে অমৃতের কলসিটা উঠলো আর নিয়ে পালালো, এবার পালালো। অমৃতের কলসি নিয়ে পালাবার পরে অমৃতের কলসি আবার উদ্ধার হয়েছিল, কিভাবে উদ্ধার করেন অনেক ঘটনা, গরুর ভগবান। আর এই অমৃতের কলসি নিয়ে যে যে জায়গায় বসেছিলেন অল্প সময়ের জন্য, সেখানে কুম্ভ যোগ হয়ে গেছে, অর্থাৎ কুম্ভমেলা যেটাকে আপনারা বলেন, অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ এসব আপনারা বলে থাকেন। আমি তো কুম্ভমেলা চান করতে জীবনেও যাইনি, আর যাওয়ারও ইচ্ছা নাই, আমার এসব অমৃত পাওয়ার ইচ্ছা নাই, যে অমৃত গুরুদেব দিয়েছেন সেটাই ভালো। এবার এই সব অমৃত কলস এবার নিয়ে পালাচ্ছে, নিজেদের মধ্যে লড়াই লেগে গেল, তারা রাজসিক তামসিক লোক নিজেদের মধ্যে, অহম পূর্বম অহম পূর্বম, আমি আগে আমি আগে আমি আগে, না তুই আগে আমি আগে, এবার নিজেদের মধ্যে লড়াই লেগে গেলো। ব্যাস এবার কে কখন অমৃত খায়, অমৃত কলসি লুট বা চলে গেল। শেষে কোনো মতে এসব অন্য পুরাণেতে ঘটনা আছে, অমৃত উদ্ধার করা হলো। অমৃত উদ্ধার করার পরেতে ভগবান কী করলেন দেখলেন, তো মানবে না, অসুরগণকে ট্রিটমেন্ট করার জন্য ভগবান কী করলেন, তিনি এখন মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে যেই সম্মুখে আবির্ভাব হলেন, এ সৌন্দর্য ত্রিজগতে কোনো জায়গায় নেই, কোনো জায়গায় এ সৌন্দর্য নাই। শ্যামসুন্দর নিজে গোপী সেজে রাধারানীকে অনেকবার ঠকিয়েছেন, অনেকবার কাপড় চোপড় পরে গোপী সেজে চুড়ি বিক্রি করবার নাম করে গেছেন, চুড়ি সেজেছেন চুড়িওয়ালি, সে মেয়ে ছেলে কাপড় চোপড়ে ঘাগড়া ভাগড়া পরে এমনভাবে যাচ্ছেন, রাধারানী নিজে চিনতেই পারছেন না এটা কে, তোমার শ্যামসুন্দর সামনে এসছে চিনতে পারছেন না। এরমভাবে অনেক ঘটনা, এসব বলবার নয়। তাহলে এখন কি হলো, এতস্মিন অন্তরে বিষ্ণু সর্বপায়ো সর্বপায়ো বিধিস্বরহ, সর্বপা সর্ব উপায়ের যে উপায়ের যে মালিক উপায় করেন, ইয়সিত রূপম অনির্দেশম দধার পরমদ্ভুতম, এমন ইয়সিত রূপ এমন কামেরী রূপ কেউ কোনোদিন দেয়, এমন রূপ হতে পারে নাকি, এমন রূপ হতে পারে কখনো, যখনই এই রূপেতে এই রূপেতে আবির্ভাবে ছম ছম করে যাচ্ছেন পায়ে নুপুর, অসুর গর্মরি কোথা থেকে এলো এত সুন্দর দেখতে, আহা ভুলে গেছে এবার অমৃত ভুলে গেছে, অসুরগণকে বঞ্চনা করার জন্যই জগন্নাথ মন্দিরে ওই ছবিগুলো দেওয়া রয়েছে, অসুর বৃত্তি ওরা জগন্নাথকে গিয়ে এরম দেখবে বঞ্চিত হয়ে চলে যাবে, আর যারা দর্শন করে তারা ঠিক দর্শন করবে, অসুরগণ মোহিত হয়ে গেছে, বলে বাহ ভালো তো অপূর্ব সুন্দর, লোভ হচ্ছে ওদের মধ্যে সব চাওয়াচাই করছে। এবার হয়ে এবার সেই কামিনীকে সম্ভাষণ করছে, ওগো তুমি কে, এত নবীন বয়সা, এত সুন্দর রূপ তোমার, কোথা থেকে এসছো রমণী, কামাতুর হয়ে অসুরগণ খালি তার দিকে, এখন অমৃতের ব্যাপারটা এখন সে তো আছেই, এখন এই ব্যাপারটা প্রধান হয়ে দাঁড়িয়েছে, এর নামে এর জন্যই তো বলা ভগবান, ভগবান কামিনী রূপ ধারণ করেছেন ও অ্যাটেনশানগুলোতে ঘোরাচ্ছেন, ভগবানের যশিত রূপ ধারণ করার উদ্দেশ্য কী, ওদের চিত্তবৃত্তিকে ঘুরিয়ে দেওয়া অন্যদিকে, এখন এইরকম রূপ কি আর দেখেছে তারা, তারা এখন চাওয়াচাই করছে। এখন তারপরে লাস্টে বললো, হে সুব্রু তুমি শরীরধারী, এই যে আমাদের সবার চিত্তকে আকর্ষণ করছো ব্যাপারটা কি, আমাদের মন ইন্দ্রিয় সব মন্থন করছো, এত অদ্ভুত ব্যাপার, হে সুমধ্যমে এক কাজ করো না, আমরা দেব এবং অসুরগণ আমরা যে কশ্যপের পুত্র, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে লড়াই লেগে গেছে। সেই সুন্দরী বলছে কেন গো, বলছে ওই সব অমৃত নিয়ে লড়াই লেগেছে, একটা কাজ করতে পারবে, বলে কি বলো, বলছে এই অমৃতটাকে আমাদের মধ্যে ভাগ করে দিতে হবে, পারবে, বলে তো সোজা কথা দাও কলসিটা দাও আমার কাছে, ভালোই হলো। কলসিটাকে এবার কাঁখে নিলেন, নিয়ে বলেন আমি ভাগ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আমি কি করব আগে কি করব না করব কোনো কথা বলা চলবে না, কিন্তু যদি তর্ক করো তাহলে কলসি এখনই নিয়ে নাও, আমার দরকার নেই ভাগ করা। তারা আরও বিশ্বাস হলো যে নিশ্চয়ই একটা বিচার করবে ঠিকঠাক, না না কলসি তোমার কাছেই থাকো, তোমার বিচার করে নাও, বলে যাও সব চান করে এসো নদীতে, নতুন কাপড় পরে এসো, নতুন দুর্গাপুজোর সময় যখন কাপড় পরে সব কাপড় পরে এসো, সব বসো, সব লাইন দিয়ে বসবে, দেবতারা এক লাইনে, অসুরগণ এক লাইনে, আর আমি কি করব না করব কিন্তু কাউকে জবাব দেব না। পরিষ্কার কথা আমি বলছি, আমি কিন্তু জবাব দেব না, সেই জন্য আমি তোমাদের অমৃত ভাগ করে দেবো, কিন্তু জবাব দেবো না, কাকে আগে দেবো পড়ে দেবো, ও সে যা হয় তুমি ভালো বুঝো, তোমাকে তো দেখেই আমরা মোহিত, তুমি তো আর অন্যায় করতে পারো না, তুমি যা করবে ঠিকই করবে। আহ, এবার কি হলো, তারা বিশ্বাস করে চান ফান করে সুন্দরভাবে গলায় বলবস্ত্র দিয়ে সব আসনে বসেছে, সব লাইন দিয়ে সমস্ত অসুরকুল এক লাইন, দেবকুল এক লাইন পুরো। এবারেতে দেবতাদের মধ্যে ওই রাহু আর কেতু এরা বড় চালু, এরা বলছে কোনো ঠিক নেই, মেয়ে ছেলের পাল্লায় পড়েছে আমার ভাইগুলো, এই দেয় কি না দেয়, আবার যদি কি জানি বলা যায় না। ওরা কি করেছেন, রূপটাকে বলেছেন, দেবতার রূপ ধারণ করেছেন, করে দেবতাদের লাইনে বসেছেন। দেবতাদের বসে যখনই অমৃত দেওয়া হচ্ছে, চামুচো করে দেবতাদের আগে দিচ্ছেন, তো অসুরগণ বলছেন ও যা করবে ভালোই করবে, কেন ওপরে পাতলা পাতলা অমৃত আর নিচে গাঢ়, গাঢ়গুলো আমাদের দেবে, হয়তো আমাদের প্রতি প্রেম আছে ওই জন্যই এরম করছে, ঠিক আছে চুপচাপ থাক, কি কিছু বলিস না, আমাদের ভালোটা দেবে দেখবি বলে নিয়ে আমাদের রয়েছেন। এদিকে অমৃত ভাগ করতে করতে সূর্য আর চন্দ্রমা দেখে, এই অসুর অসুর এই অমৃত নিচ্ছে বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান চক্র দিয়ে গলাটা কেটে দিয়েছেন, অমৃত এখান থেকে পান করে এখান থেকে বেরোবার সঙ্গে ধরটা আর কেটে গেছে, আর ধরের আর পরেনি অমৃত। এইভাবে আমরা দেখতে পাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের এই দর্শনটা, গুপ্ত দর্শন, বাইরের জগতে লেগেলে বুঝতে পারবে না। এইভাবে হলো, যখন অমৃত দেবতাদের দেয়া হয়ে গেল, অসুরগণ দেখছি যে আমাদের তো দিচ্ছে না, এই কি হলো, ঠকে গেলাম আমরা, ব্যাস এইবার লড়াই আরম্ভ হলো, দুমদার আক্কা। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভগবান এরম কেন করলেন, ভগবান এরম কেন করলেন, কেন করবেন না ভগবান এরকম, কেন করবেন না? যারা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল অমৃত উঠলে পরে এক জায়গায় থাকবে ভাগ করে নেব, প্রথম তো বেইমানি ওরাই করলো, অসুরের ভাবটাকে পুষ্ট করা ভগবানের ইচ্ছা নয়, যদিও ভগবানের অসুররাও ভগবানের সন্তান, দেবতারাও ভগবানের সন্তান, জগতে যত প্রাণী আছে ভগবানের সন্তান, কিন্তু ভগবানকে একটা বিষয় লক্ষ্য রাখতে হয় সৃষ্টির বিষয়ে, যে আমাকে বিচার করতে হবে যে কার রাজসিক তামসিক ভাবের প্রভাবটা বেশি, তাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে সাপকে দুধ দেওয়ার মতো হয়ে যাবে, সাপকে কখনোই অমৃত খাওয়ানো উচিত নয়, সাপের বিষ বাড়বে, তো এদেরকে আমি অমৃত খাওয়াবো, একই তো ওষুধ, তারপর আরও ওষুধত্ব বৃদ্ধি পাবে, সেই জন্য ভগবান বঞ্চনা করলে। এতে আপনার বিচারে অসুবিধা হতে পারে, কিন্তু ভগবান সূক্ষ্ম বিচার সম্পন্ন, তার বিচারে অন্যায় থাকতে পারে না। বিরাট দেবাসু সংগ্রাম লেগে গেল ক্ষীরসাগরের তীরে, মার মার কাট কাট একেবারে হই হই পড়ে গেল সমস্ত, বিরাট যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধতে সমস্ত দেবতারা এদেরকে আঘাত করছে, দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে যখন বিরোচন পুত্র বলির পুত্র বজ্র উত্তোলন করলেন, তখন বলিও এইভাবে সব লড়াই লেগে গেল, বিরাট হাহাকার হলো, বিরাট হাহাকার। বলছেন বলছেন নমুচি বলে একজন আছেন, তার গলা কাটছিল না, এসব অনেক ঘটনা আছে, তাকে কাটবার জন্য বজ্র দিয়ে কীভাবে কেটেছিলেন, শুষ্কও নয় আর্দ্রও নয়, এরকম অস্ত্রের দ্বারা তার গলাটা কাটল নমুচি, নমুচি দানবকে মারা যাচ্ছে না, নমুচি দানবের জন্য আকাশবাণী হলো, এ শুকনো বা আর্দ্র কোনো অস্ত্রের দ্বারাই মারবে না, মরবে না, ওকে অন্য কোনো ব্যবস্থা করো, এইভাবে হলো। এদিকে আমাদের যুদ্ধ বিগ্রহ তো হচ্ছে, শঙ্কর ভগবান এবার ভগবানের কাছে বলছেন, ভগবান তুমি যে যশিত রূপ ধারণ করেছো আমি শুনতে পেয়েছিলাম, তুমি নাকি মোহিনী রূপ ধারণ করেছো, কই সেটা আমাকে তো দেখালে না। ভগবান বলে তোমার ওসব দেখে লাভ নেই, তুমি শঙ্কর, তুমি কামজয়ী, ওসব দেখে কী হবে, না আমি ওটা দেখব, আমি তোমার সব রূপ দেখেছি, এটা দেখাতেই হবে আমাকে। সেই সময় শঙ্কর ভগবান বিষ পান করে অজ্ঞানের মতো পড়েছিলেন, তারাপীঠেতে এটা ছবি আছে, এসব বলবার কথা নয়। অনেক কথা, গুপ্ত কথা এসব। দেবী তাকে বাঁচিয়েছিলেন দুধপান করিয়ে। এইসব তারাপীঠে যে যারা গোপন ছবিটা দেখতে পায় ভেতরে, সবাইকে দেখায় না, বাইরের ওই যেটা ঢাকা দেওয়া ওটা দেখে। আমরা অনেক আগে ছোটো বয়সে দেখেছিলাম, তখন এত ভিতভিত থাকতো না, একবার ভেতরে নিয়ে গিয়েছি দেখেছিলাম সেই মূর্তি অনেক আগে ছোটো বয়সে, একচক্রধামের পাশেই ওটা। যাই হোক, এইভাবে শঙ্কর ভগবান বলছে, ওই সময় আমার তো জ্ঞান ছিল না, তো তুমি দয়া করে আমাকে সেই রূপ দেখাতে হবে। ওইসব দেখে তোমার কী হবে? না, ওটা দেখাতেই হবে তোমাকে। যখন জোর জবরস্তি করছো, এখন আমার প্রভু প্রভু শঙ্কর দেখতে চাইছেন, ভগবান তাকে সেই রূপ দেখাবার জন্য বলে ঠিক আছে, দেখতে পাবে, সময় মতো দেখতে পাবে। হঠাৎ দেবীকে নিয়ে, পার্বতীকে নিয়ে, নন্দিয়া ভিরিঙ্গি সবাইকে নিয়ে একটা জায়গায় উপস্থিত হয়েছেন। হঠাৎ দেখেন একটা বাগানের মধ্যে একটা কামিনী সুন্দরভাবে ফুল তুলছে আর সমস্ত কন্দুক লীলা করছে, মানে বল, ছোট্ট বল নিয়ে। শঙ্কর ভগবান দেখে, ই আবার কী এলো রে বাবা এই উদ্যানে? দেখে একবারে সামনে যে আমার পার্বতী বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এটা খেয়াল নেই, আর ওইদিকে মন চলে গেছে। যে শঙ্কর ভগবানকে বলা হয় কামজয়ী, সেই ভগবান শঙ্করকে পর্যন্ত মোহিত করে দিয়েছেন ভগবান, এই সাক্ষাৎ বিষ্ণু। এইভাবে ক্রীড়া করতে করতে যখন এমন অবস্থা করছেন, তখন আর শঙ্কর থাকতে পারেনি, তাকে ধরবার জন্য দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে দৌড়াতে দৌড়াতে যখন ধরে ফেলেছেন, সেখান থেকে ভগবান প্রকটে, কিয় শঙ্কর তোমারও মোহ হলো? লজ্জিত হয়ে মাথাটা নিচু। ততক্ষণ অনেক ঘটনা ঘটে গেছে, শঙ্করের সেই ধাতু থেকে আমাদের এই জগতে যত সোনা রূপো যে মাইন খনিগুলো আছে, সেখানে আমরা সোনা রূপো হীরে মুক্তি এগুলো তার এ থেকে পাই। যাই হোক, ভগবান শঙ্করকে কেউ কোনোদিন ঠকাতে পারেনি, একটাই এই ঘটনা। এটাতে শঙ্কর ভগবানকে অনেক কৃপা করলেন, ভগবান ও তোমার তো হওয়ার কথা নয়, কিন্তু আমার মায়া, এ তো কেউ এড়াতে পারে, যাক হয়েছে। শঙ্করকে ওই জন্য কামজয়ী বলা হয়, মৃত্যুঞ্জয়ী বলা হয়, অনেক নাম। এখন প্রশ্ন হল, যখন দেবতাদের এরকম এরকম স্বর্গলোক যাদের অধীনে রয়েছে, অসুরগণ, এই অসুরগণের অধীনে রয়েছে দেবলোক, একটু আগেই বলেছি আমি, এখন এই অমৃত নিয়ে তো যা লড়াই হওয়ার তা হয়ে গেল, এত সে আর কাঁদলেও আর চুল ছিঁড়েও ফিরে আসবে না, অমৃত ফুরিয়ে গেছে আর যাওয়ার হয়ে গেছে। এখন দেবলোকের অধিষ্ঠর অসুররা এখন দেবলোকের আধিপত্য বিস্তার করে রয়েছে। এই অবস্থা আমি আগেও বর্ণনা করেছিলাম, সেখানে অদিতি মা কাঁদছেন, সেখানে বলছেন যে এই আমার ছেলে পেলেগুলো রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের কোনো জায়গা নেই, স্বামী একটা কোনো ব্যবস্থা বলে দিন। এ কী কথা কশ্যপকে বলছেন। কশ্যপ অনেক চিন্তা করে বললেন, তোমার ছেলেপেলেরা কষ্ট পাচ্ছে দেবী, এক কাজ করো, তুমি এক কাজ করো, তোমার সন্তানদের মঙ্গল দেখতে যাও তো, সব মায়ের ইচ্ছা, আমার সন্তানটা ভালো, অপরের সন্তান মরুক, আমার সন্তানটা ভালো থাকুক, এইটি ইচ্ছা। বিশ্বজনীনতা, বিশ্বের জননী হতে পারি, এরকম ভাব কারোর মধ্যে আমি দেখিনি। নিজেকে বিশ্বের জননী হিসেবে স্থাপন করতে পেরেছেন এরকম কেউ নেই, সে আমার সন্তানটা ভালো, পরের সন্তানটা মর, আর নাও যদি মরে, যাকে যা হওয়ার হোক, আমার সন্তানটা নিয়ে বড় কথা। এই হলো ব্যাপার মায়েদের। এখন এখানে প্রশ্ন হলো এই যে, যখন আদিতি মা এরকমভাবে কাঁদছেন, তখন কশ্যপ মুনি বললেন, ঠিক আছে দেবী, এক কাজ করো, তুমি পয়ব্রত করো। পয়ব্রত কেমন? বলে সাত দিনের ব্রত খুব খুব যত্ন করে করতে হবে। পয়ব্রত করলে পরে ভগবান সন্তুষ্ট হবেন, তারপরে পয়ব্রত যদি ঠিক হয়, ভগবান তোমাকে যে কৃপা করবেন, তারপরে তোমার এই সমস্যার সমাধান হবে। সেবারে কেমনভাবে সেটা পরে দেখতেই পাবে, আগে পয়ব্রত করো। পয়ব্রত তিনি করলেন, সে অনেক কথা অনেক নিয়ম। পয়ব্রত যখন নিখুঁতভাবে করলেন, তখন ভগবান আশীর্বাদ করলেন, পয়ব্রতে সন্তুষ্ট হয়ে বললেন, মা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, আমি জানি তুমি তোমার ছেলেপেলেদের নিয়ে তুমি স্বর্গে সুখে আনন্দে থাকতে চাও, তোমার পরে দুঃখ, ঠিক আছে তাই হবে, যাও বলে চলে গেলেন আশীর্বাদ করে। সময় মতো এবার কী হলো, তার গর্ভেতে কি হলো, ভগবান বামনদেব কি করলেন, সময় মতো কি করলেন, ভগবান আবির্ভাব হলেন বামনদেব রূপে। বামনদেব রূপে এবার আবির্ভাব হয়ে কি করলেন, ধীরে ধীরে এই সমাধানটা করলেন। পয়ব্রত করার ফলেতে ভগবান সন্তুষ্ট হইব আশীর্বাদ দিলেন। তারপরেতে এবার বামন ভগবান শ্রাবণে, শ্রাবণ মাসে যে নক্ষত্রেতে, হ্যাঁ, শ্রোণায়াম শ্রাবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিতি প্রভু সর্বে নক্ষত্র তারাদ্যাস চক্রু তজ্জন্ম দক্ষিণম, কী করলেন, শ্রোণায়াম অর্থাৎ শ্রাবণ মা, ওই যে বলছেন এই নক্ষত্র শ্রবণা নক্ষত্র শ্রাবণ শ্রাবণ মাসের দ্বাদশী দ্বাদশী তিথিতে মুহূর্তে অভিজিৎ মুহূর্তে দুপুরবেলা দ্বাদশ্যাম কী করলেন, বলছেন দ্বাদশ্যাম সবিতা অতিষ্ঠৎ মধ্যদিনগত নৃপ বিজয়া নাম সা প্রক্তা ইয়াম জন্ম বিদুর হরেহে শঙ্খ দুন্দুভয় নেদুর্মৃদঙ্গ পনবান কাহা, চারিদিকে শঙ্খ ধ্বনি উত্থাপন হলো, মৃদঙ্গ বাজে প্রণব বাজাচ্ছে, ভেরি ভাজাচ্ছে সব আনন্দের সঙ্গে, বলো বামন মহারাজ কি, বামনদেব ভগবান কি, হ্যাঁ বামনদেব ভগবানের আবির্ভাব হলো। কাশ্যপের গৃহেতে বামনদেব মহারাজ এলেন, বড় অপূর্ব, ছোট্ট নাটা শরীর, ছোট্ট দেখতে, ফুটফুটে চোখ কান টানাটানা একেবারে, কিন্তু বেঁটে ছোট্ট, বামনদেব রূপে এলেন। বামনদেব রূপে এসে তার সমস্ত ক্রিয়াকর্ম যা হওয়ার হলো, তারপর যখন তাকে উপবিষ সংস্কার করা হলো ছোট বয়সে, ত্বম বটুম বামনম দৃষ্টমোদমান মহর্ষয়ো কর্মাণি করয়ামাসু পুরস্কৃত প্রজাপতিম, বলছেন বামন রূপ দর্শন করে মহর্ষি ঋষিগণ দেবগণ সমস্ত আনন্দিত হলেন। প্রজাপতি কশ্যপকে অগ্রবর্তী করে জাত কর্মাদি সংস্কার সকল করাইলেন, তারপর বামনদেব ভগবানকে উপবেশ সংস্কারও দেওয়া হলো। পরবর্তী সময়ের ঘটনা আর কি, তখন ছোটোবেলায় জাত সংস্কার হলো, তাড়াতাড়ি বলবার জন্য জন্য বলছি। এখন তাকে যখন এবার ব্রাহ্মণ পৈতে দেওয়া হলো, সেই সময় এক একজন এক একটা উপহার নিয়ে আসছেন, সমস্ত এক একজন এক একটা উপহার দিচ্ছেন। বটু বলছেন তখন সবিত্রীদেব তাকে সাবিত্রী বললেন, সাবিত্রী উপদেশ করলেন, বৃহস্পতি তাকে যজ্ঞোপবীত দিলেন, কশ্যপ তাকে মেখালা প্রদান করলেন, ভূমি কৃষ্ণাজিন প্রদান করলেন, বনস্পতি সোম দণ্ড দিলেন, মাতা আদিতি তাকে কৌপিন আচ্ছাদন দিলেন, স্বর্গছত্র দিলেন সেই জগৎপতি পতিকে, এইভাবে ব্রহ্মা কমণ্ডল দিলেন, সপ্তর্ষিগণ কুশ দিলেন, সরস্বতী অক্ষমালা দিলেন, এইভাবে অব্যয় আত্মাকে সমস্ত যে যার, আর অম্বিকা ভিক্ষাপাত্র দিলেন, ভিক্ষাপাত্র দিলেন, অন্নদান করেন যিনি অম্বিকা, এইভাবে না এ ভিক্ষা দেন, ভিক্ষা দিয়েছেন উমা, উমা ভিক্ষা প্রদান করলেন, আর যক্ষরাজ কুবের ভিক্ষাপাত্র দিয়েছিলেন, আর দেবী দিয়েছিলেন ভিক্ষা সাক্ষাৎ উমাদেবী। এইভাবে সমস্ত ধীরে ধীরে সব দান করার পর বটু বামনজি মহারাজ যে সূর্যের মতো তেজ ধারণ করেছেন, মানে কোটি সূর্য উদয় হলে শরীর থেকে যেন তেজ বেরোচ্ছে, অথচ সেই তেজে কোনো জ্বালা নাই, বটু বামন কী করলেন, বড় সুন্দর রূপ, বই যে মৌর্যা মেখালয়া বীতম উপবীতা জিনোত্তরম জটিলম বামনম বিপ্রম মায়া মানবকম হরিম, মায়া মানব ধারণ, মায়া রূপ ধারণ করেছেন, বামন রূপ ধারণ করেছেন। তিনি এবার কি করলেন, ভৃগুকচ্ছ ক্ষেত্রে নর্মদা নদীর তীরে বিরাট যজ্ঞ শুরু করেছেন, কে, আমাদের বলি মহারাজ। সেই যজ্ঞেতে এবার বামনদেব মহারাজ চললেন, টুকটুক টুকটুক টুকটুক করে বামন মহারাজ কোথায় চললেন, বলে যেখানে বলি মহারাজ যজ্ঞ করছেন যজ্ঞস্থানে গেছেন, কেন যজ্ঞস্থানে গেলেই তাকে দেখে ব্রাহ্মণ বলছে কি দক্ষিণা দেবেন, আর কি যে দক্ষিণাটা নেবেন সেটা তিনিই জানেন, এই নাটক করবার জন্য তিনি গেলেন। সেখানে দেখেই বলি মহারাজ যজ্ঞতে বসেছিলেন, দেখে লাপে সমস্ত সবাই হাত জোর করলেন, স্বাগতম তে নমস্তভ্যম ব্রাহ্মণ কিম করবামতে ব্রহ্মর সেনাম তপহ সাক্ষাৎ মন্যে ত্বারয়ো বপুধরম। আহা, এমন রূপ আপনি ধারণ করেছেন, আপনার তেজ যেমন ছিটকে বেরোচ্ছে, আপনার ব্রহ্ম তেজ, এতে আমরা অভিভূত। বলুন বলুন, কী জন্য এসছেন, কী দেবো, কী চাই আপনার? যা চাই আমি তাই দেবো, বলুন কী চাই, কী কী চাই? গান কাঞ্চনম গুণম অধ্যা অধ্যাম মৃষ্টম তথা অন্নম উপেয়মূত বা বিপ্রকন্যাম গ্রামাণ সমৃদ্ধাং স্তুরগাণ গজানো বা রথং তথা অর্হোত্তম সং প্রতিচ্ছ। যা আপনার খুশি, হাতি ঘোড়া গ্রাম বিপ্রকন্যা গ্রাম, বা যদি আপনি কোনো দ্বীপ নিতে যান আমার সপ্তদ্বীপের, যে কোনো একটা নিয়ে নিন আপনি, আপনার যা খুশি তাই। কি চাই বলুন, সোনা দানা টাকা পয়সা হিরে মণি মানিক্য, আমার কাছে যা চাইবেন তাই পাবেন। বামনদেব মহারাজ ভেতরে ভেতরে হাসছেন, বেটা বড় মালিক হয়েছিস না, মালিক তো আমি আর তুই এখন মালিক সেজে বলছি, আর যা চাইবেন তাই দিতে পার, আচ্ছা দাঁড়া দেখছি। আর তখন বিরোচন পুত্র বলি মহারাজকে বলছেন যে বামনদেব মহারাজ বড় প্রশংসা করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বামনদেব মহারাজ বলি মহারাজকে বড় প্রশংসা করছেন, তোমার মতো এস যশস্বী ব্যক্তি কি আছে, প্রহ্লাদ মহারাজের বংশে তুমি আবির্ভাব হয়েছ, তোমরা রাজরাজা ত্রিভুবনের অধীশ্বর, তোমাদের ক্ষমতা কি, আহা তোমাদের মতো কি আছে, তুমি যা বলছো কি নেবেন বলুন, যা চাই তাই দেব, তোমার মতো ব্যক্তির পক্ষে এ বাক্য ঠিকই বাক্য, এটা ছোটো মুখে বড় তুমি দিতে পারো। বচহস্তবৈত জনদেব সন্নিতম কুলোচিতম ধর্মযুতম যশস্করম যশ প্রমাণম ভৃগব সম্পরায়ে পিতামহ কুলবিদ্ধ প্রশান্ত। এটা বানানো কথা নয়, যা বলেছ বচস তোমার যে বাক্য বড় অমৃত, আহা সত্যি কথা বলেছ, এবং তোমার বংশের উচিত বাক্য, ধর্মজনক বাক্য, যশস্করম। আর তার প্রমাণ তো তোমার কুলে প্রহ্লাদ মহারাজ রয়েছে, প্রহ্লাদ তোমার কুলে বৃদ্ধ কুলবিদ্ধ প্রশান্ত, অর্থাৎ প্রহ্লাদের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ। এইভাবে বলতে বলতে বলি মহারাজকে প্রশংসা করতে করতে করতে করতে উঠিয়ে দিচ্ছেন, এত উঠিয়ে দিচ্ছেন প্রশংসা করতে করতে, বলি মহারাজকে উঠিয়ে দিচ্ছেন, বললে এক কাজ করুন, আমার ভজনের জন্য ছোট জায়গা দরকার, আমি অল্পের উপর বলছি, বেশি সময় আমি নেব না, আমার ত্রিপাদ মাত্র ভূমি দরকার, তিনটে পা। বলি মহারাজ হো হো করে হেসে উঠেছেন, বলেন কি, হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ বাবা, আপনি বোধ হয় নিজের স্বার্থ সম্বন্ধে আপনার বোধহয় কোনো অভিজ্ঞতা নেই, ছোট্ট বামন রূপ, আবার তাও আবার আপনার পা এইটুকুটুকু, তার পা আবার তিন পা, হেসে কুটি পাটি, আমার মতো একজন রাজা ত্রিভুবনের অধিপতি তার কাছে এসে তিন পা ধরুন, ভালো করে বিবেচনা করুন। ব্রাহ্মণ বলছে আমি ভালো করে বিবেচনা করেছি, তিন পা ধুমি দিয়ে কী করবেন, এইটুকু জায়গা তো বসতে পারবেন না, নড়তে পারবেন না। বামনদেব মহারাজ বলছেন, দেখুন ব্রাহ্মণ বৈষ্ণব তাকেই বলে যারা অল্পতে সন্তুষ্ট, আর অল্পতে সন্তুষ্ট হলে পরে তাদের বল বীর্য তেজ বাড়তে থাকে। যেসব বৈষ্ণব দেখবেন, ভালো করে খেয়াল করবেন কথাগুলো ঠিক, যেসব ব্রাহ্মণ বৈষ্ণবের যথালাভে সন্তুষ্টি কোনো বিষয়ে আকাঙ্ক্ষা করে, তাদের তেজ দিনে দিনে বৃদ্ধি পায় আগুনের মতো, অপরের কোনো ধন দৌলত লুটে নেওয়ার তাদের কোনো ইচ্ছা নেই, ভগবানের ইচ্ছা এসছে, ঠিক আছে এক কাজ কর, ওটা লাগিয়ে দে সেবায়। বোঝা গেল কি বললাম, ধন দৌলত যদি কালো টাকা হয় তো নেবেনই না, যদি কোনো মতে একটা শ্রদ্ধাশীল ব্যক্তি দিয়েছে তাহলে ঠিক আছে এক কাজ কর, টাকাটা রেখে দাও বা এটা রেখে দাও, এটা একটা সেবা, এই সেবা লাগিয়ে দাও, বলে দেন সেবা লাগিয়ে দেন, নিজে খান না, তার ভিক্ষার টাকা যারা কোনো ভিক্ষার জিনিস ছাড়া কিছু খান না, ভিক্ষার বস্তু টাকাও নয়, যদৃচ্ছা লাভে জানে যারা সন্তুষ্ট তাদের শক্তি বাড়তে থাকে। এইভাবে বলি বলছে, অহো তিন পাদ ভূমি দিয়ে কি করবে? অহো ব্রাহ্মণ আয়দ বাচস্তে বৃদ্ধ সম্মত তম বালো বালি সমতি স্বার্থম প্রত্যবুদ্ধ প্রত্যবুধ যথা। তিন পাদ ভূমি দিয়ে কি করবে তুমি এরকমভাবে? হ্যাঁ বুঝতে পারছেন না, বলছেন ন পুমান মাম উপব্রজ্য ভূয় যাচিত মারহতি, আমার কাছে যারা একবার ভিক্ষার জন্য আসে। বলি মহারাজ আনন্দের সঙ্গে বলছেন, হে ব্রাহ্মণ বালক, আমার মনে হয় তুমি বটুক ব্রাহ্মণ, তোমার এখনও বুদ্ধি সেরকম এখনও খোলেনি আমার মনে হচ্ছে। নিজে না বালি সমতিহি স্বার্থম, তুমি নিজের স্বার্থটা বোঝো না। তিন পাদ ভূমি দিয়ে কী করবে তুমি? আপনি কি করবেন তিন পাদ ভূমি দিয়ে? আমার কাছে যে একবার ভিক্ষার জন্য আসে, সারা জীবনে তার কোনো ভিক্ষা করতে হয় না। বংশ পরম্পরা আনন্দ সরায় কী ভিক্ষা করতে এসছেন আপনি? হ্যাঁ ন অপমান মাম উপব্রজ্য ভূয় যাচ তোমার হতি, আমার কাছে একবার এলে আর কোনো দিন ভিক্ষা করতে হয় না। তসমাৎ বৃত্তি করিং ভূমিং বটো বটো কামম প্রতিচ্ছমে, তাই জন্য বলছি অন্তত যেন আপনার জীবনযাপনটা হয়, খেয়ে পড়ে বাঁচতে পারে এইটুকু জমি অন্তত নিন। এই কি তিন পাদ ভূমি দিয়ে কী করবেন? ব্রাহ্মণ বলছেন না, দেখুন যদি পুরাণ ইতিহাস আদি দেখেন, বটুক ব্রাহ্মণ বলছেন বা পুরাণ ইতিহাস আদি দেখবেন, যেসব রাজারা এই এই এই দ্বীপের অধিপতি হলে আমি সন্তুষ্ট হব, তারা পরে দেখে যে সন্তুষ্ট হননি। এরকম অনেকগুলো উদাহরণ দিয়ে দিলেন যে বিভিন্ন বস্তু লাভ হলে আমি খুশি হব, এরকম অনেক রাজা মহারাজা সব বলেছিলেন, পরবর্তীকালে তারা খুশি হননি। খুশি বা প্রসন্নতা এটা নিজের অন্তরের মধ্যে, যার যে বস্তুতে প্রসন্নতা তার তাতেই প্রসন্নতা, নাহলে জগতের বস্তুগুলো দিয়ে দিলেও কে কোনো দিন সন্তুষ্ট হতে পারে না। তার প্রমাণ দিলেন, বলছেন তারপর কি করা যায়, তা বই এবার কি করবেন? তখন বলি মহারাজ বলে, ঠিক আছে আপনি যখন বলছেন তিন পাদ ভূমি দেবো, দাঁড়ান। বলে কমণ্ডল থেকে জল নিয়ে ওম ইতি বলে স্বস্তিবাচন করে, এবার সত্য ওম বললেই আমি করছি, এটা মুখ দিয়ে বেরিয়ে গেল সত্য কথা। সেটা করার আগেই এবার শুক্রদেব শুক্রজি তিনি চিৎকার করতে আরম্ভ, এই বেটা বিরোচনের ছেলে, এসব বৈরচেনে সাক্ষাৎ ভগবান বিষ্ণু অব্রায় অব্যয়হ, এ বিষ্ণু এরকম ছোট বামন রূপ ধারণ করে এসছে, এস বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণু অব্যয়হ, কশ্যপাদ আদিতের জাত দেবানাম সাধ কার্য সাধক, এ দেবতাদের কার্য সাধন করার জন্য এসছে। এ সাক্ষাৎ বিষ্ণু, একে কি দিচ্ছিস তিন পাদ ভূমি? হ্যাঁ বলে তুই জানো না প্রতিশ্রুতম, তুমি যে প্রতিশ্রুত দিয়ে দিলে প্রতিশ্রুতম তয়ই তস্মই যদ অনর্থম মজানতা, এই যে প্রতিজ্ঞা করলে তিন পাদ ভূমি দেব, এর ফলে যে কত বড় অনর্থ হলো তা কি জানো? না সাদ মান্যে দৈত্যানাম মহান মহান উপগত অনয়হ, বিশাল বিপদ উপস্থিত হলো, এ তিন পাদ ভূমি নেবে না, এ সব কিছু তোমার নিয়ে নেবে, জানো না তুমি? বলি মহারাজ মাথা নিচু করে রয়েছেন, গুরুদেব বলে যাচ্ছেন অসুরকুলে গুরু, তিনি কানই দিচ্ছেন না। তিনি বললেন আমি যা প্রতিজ্ঞা করেছি তা আমি রক্ষা করব, সেই যদি এ বিষ্ণু হয় তা তো আরও ভালো কথা, যদি বিষ্ণু হয়, যদি ব্রাহ্মণ না, যদি মনে করে সামান্য ব্রাহ্মণ নয়, যদি বিষ্ণু হয় তাহলে দানের জন্য তো ইনি সবচেয়ে উপযুক্ত, একেই আমি দেব। কি আমার কথা মান্যতা দিলি না, তো রাজ্য রাজধানী সব চলে যাবে, শিবস্ত হয়ে যাবি, তাহলেও আমি দেব, তাহলেও আমি দেবো। বলছেন ত্রিবিহি ক্রমৈ রিমান লোকান বিশ্বকায় ক্রমিষ্যতি সর্বস্বম বিষ্ণবে দত্যা মূর বর্তিষ্যে কথম, হে মূর্খ হে মূর্খ বেটা, খুব দানশীল হয়েছিস নাকি, সব দিয়ে দিলে স্বর্গমাত্র ফাতাল সব নিয়ে নেবে তোর, কোথায় যাবি কি খাবি বেটা, হ্যাঁ বড় দানি হয়েছিস, যা ঠিক আছে যা পারিস কর মর, আমি বলার বলে দিলাম, আমি বলে দেওয়ার পরে বলি মহারাজ শুনলেন না। বলি মহারাজ বললেন, বলছেন বলি মহারাজকে তখনও সাবধানকে নিষ্ঠান্তে নরকে মান্যে হি অপ, বলছেন নিষ্ঠান্তে নরকে মান্যে হি অপ্রদাতু প্রতিশ্রুতম, তুই তোর প্রতিশ্রুতিটা রক্ষা করতে পারবি না। এ হচ্ছে বিষ্ণু, তিন লোককে অধিকার করে নেবে, তুই তোর প্রতিশ্রুতি রক্ষা করতে পারবি না, দেখিস কি করা যায়। এইভাবে বারবার বোঝালেন, জগতে সেই দান প্রশংসার পাত্র হয় যাতে নিজেকে নিজেকে ঠিক রেখে, নিজের বৃত্তি নিজের খাওয়া দাওয়া সব ঠিক রেখে তবে ভিক্ষা দিতে হয়, দান দিতে হয়। এই কেমন দান তুই প্রতিজ্ঞা করলি, তুই তো পারবি না প্রতিজ্ঞা রক্ষা করতে। এইভাবে বলে তিনি কোনো কথা শুনলেন না। বলি মহারাজ বলছেন, সত্যম ভগবতা প্রক্তম ধর্ময়ম গৃহমেধিনাম অর্থম ক্যামম যশো বৃত্তিম যো ন বাধাতে কহিরচিৎ। এমন দান দিতে হয় যাতে ধর্ম অর্থ কাম এই যশ বৃত্তি এর যেন বাধক না সৃষ্টি হয়। কিন্তু আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, আমি মিথ্যাকে প্রচণ্ড ভয় পাই, আমি কোনো কিছুকে ভয় পাই না। না হম বিভেমি নিরয়াত না ধন্যাত অসুখার্নবাত। আমি অসুখের সাগরে যদি চলে যাই, নারকে নরকে যদি চলে যাই, আমি এসব ভয় করি না। ন স্থান চাব্যনাত মৃত্যুর যথা বিপ্র প্রলম্ভণাত। আমার যদি মৃত্যু উপস্থিত থাকেও ভয় পাই না, কিন্তু এই ব্রাহ্মণকে আমি প্রতিজ্ঞা করেছি দেবো, সেটা থেকে আমি পিছু আটতে পারবো না, সেটা থেকে আমি পিছু আটতে পারবো না। আমি যা প্রতিজ্ঞা করেছি আমি দেবই, যা হবে হবে। শেষে কি হলো, বটুক ব্রাহ্মণকে যখনই সেই দিয়ে দান করলেন, তখন দিয়ে কি হলো, বটুক ব্রাহ্মণ আস্তে আস্তে কি করলেন, পেট থেকে একটা পা বেরোলো। প্রথমে নিজের শরীরকে বৃদ্ধি করে এবার ভূত ভূমণ্ডল সব স্বর্গ সব নিয়ে নিয়ে সমস্ত কিছু অধিকার করে নিলেন, ক্ষিতি সব। এবার বলছেন, আমার তিন নম্বর পাটা দুই পায়েতে একটা পা নিচে একটা পা এরম তুলে দিয়েছেন, সব চলে গেছে। কোথায় কোথায় তুই দান দিয়েছিস রে বেটা, হ্যাঁ আর একটা পা নিয়ে আর একটা পা কোথায় রাখবো, দুটো পায়ে তো সব চলে গেছে। সেই বটুক ভ্রমণের পা চলে গেছে ব্রহ্মলোকে, ব্রহ্মা এবার কমণ্ডল দিয়ে ধুয়ে দিয়েছেন, তার থেকেই গঙ্গা বেরিয়েছে। ব্যাস এবার কি করবি, মিথ্যে কথা বললি যে। বলি মহারাজ এখন কিন্তু তখন যদি বলতো, হে বটিক ব্রাহ্মণ, যখন আপনাকে আপনি যখন বলেছিলেন দান নেবেন তখনও আপনার পা দুটোতে এইটুকুটুকু ছিল, এরকম তো কথা ছিল না, এখন আপনি পাগুলোকে বিশাল করে তুলে দিলেন, বলতেও তো পারতেন। তিনি প্রহ্লাদের শিষ্য, বলি মহারাজের মহিমাটা কি, বলি মহারাজ থেকে, বলি মহারাজের থেকে এই এই প্রহ্লাদ মহারাজের থেকে তার ছেলে বিরোচন এত বড় শিক্ষা নিতে পারল না। কে নিল, বলি মহারাজ নিল, বিরোচন কিন্তু এত বড় শিক্ষা নিতে পারল না। এটা হচ্ছে নাতিটা নিয়ে নিল, নাতি দাদুর শিক্ষাটা পুরো নিয়ে নিল, কে, বলি মহারাজ। আমরা যুদ্ধক্ষেত্রের কথাগুলো আলোচনা করলাম না, তখন দেখলে ইন্দ্র মহারাজ যাতা গালাগাল দিচ্ছে, কিন্তু বলি মহারাজ যখন উত্তর দিচ্ছে তখন পরিষ্কার বোঝা যাচ্ছে বলি বলি মহার তত্ত্ববিদ, বোঝা যাচ্ছে বলি মহারাজের কথাতে। সেগুলো আমি আলোচনা করার সময় পেলাম না। এখন এখানে দেখা গেল কি, যে দু পায়েতে সমস্ত নিয়ে নিলেন, তৃতীয় পা রাখার জন্য আর কোনো জায়গা নেই। তখন বলি মহারাজের ইশারাতে তাকে কেউ নাক পাশে বেঁধে ফেলা হলো, এরকম বাঁধা, বলি মহারাজকে বেঁধে নিয়েছেন, কেন প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি, বলি মহারাজ এরকমভাবে বেঁধে ফেলেছে তাকে, বলি মা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন চুপচাপ। এবার বৃন্দাবলি, বৃন্দাবলি হলে বলি মহারাজের পত্নী, তিনি ধর্ম সম্বন্ধে তার জ্ঞান আছে, একেই বলে ধর্মপত্নী, এখনকার দিনে ধর্মপত্নী আর তখনকার দিনে ধর্মপত্নী, ধর্মপত্নী জানেন স্বামীর এই অবস্থায় কী করতে হয়। সঙ্গে সঙ্গে তিনি কী করেছেন, এক কলসে সুন্দর পবিত্র জল নিয়ে এসছেন, নিয়ে এসে কী করেছেন, বামনদেবের অর্চনের জন্য, বামনদেবের চরণে ফেলার জন্য সব কিছু করে দিয়েছেন পুজো করবার জন্য। আর বলি মহারাজকে কানে কানে শিখিয়ে দিলে, স্বামীন, হে স্বামী, ওই বামনদেব জিজ্ঞাসা করছে না, তুই কথাটা মিথ্যে বললি, তুই মিথ্যেবাদী, তো দু পায়ে সব নিয়ে নিয়েছে, তিন পাটা কোথায় রাখো, তিন পাটা এখান থেকে বেরিয়েছে বামনদেবের, তিন পা এই পেট থেকে বেরিয়েছে। তখন স্বামীকে বললেন, স্বামী আপনি বলে দিন মাথাটা পেতে দিন, বলে তৃতীয় পাটটা আপনি মাথায় রাখুন। তৃতীয় পাদ মাথায় রাখুন বেলার সঙ্গে সঙ্গে বলি মহারাজ পেতে দিলেন, মাথা নিচু করে বললেন প্রভু আপনার তৃতীয় চরণ মাথায় রাখুন। মাথায় রাখার বলে তো অনেক কথা, সেসব ব্রহ্মাও অনেক কথা বললেন। কমণ্ডল জল নিয়ে ব্রহ্মা সেই ধুয়ে দিয়েছিলেন সেই বামনদেবের চরণ। আবার বামনদেবকে ব্রহ্মা বলছেন প্রভু যে সর্বস্ব তোমাকে দিয়েছে তাকে কি বেঁধে ফেলা উচিত, এরকমভাবে ব্রহ্মা বলছেন তাকে। এইভাবে এইভাবে বলছেন যে আনেন যাচ মানেন শত্রুণা বটু রূপেণা সর্বস্বম নো হৃতম হ্যাঁ ভর্তুর নস্ত দণ্ডস্ব বরহিষি সত্যব্রতস্ব সত্যম দীক্ষিতস্ব বিশেষত না নৃতম ভাষিতম সক্ষম ব্রহ্মণ ব্রহ্মণ্যস্য দয়াবত। বলছে একে যজ্ঞেতে দীক্ষিত হয়েছে, তারপর আবার হে রাজন বলি বলছেন কি বলছেন বটুরূপী এই শত্রু ভিক্ষুক হয়ে যজ্ঞ দীক্ষিত এই অহিংসক আমাদের প্রভু সর্বস্ব হরণ করে নিয়েছে, এরা সব বলছে আর নালিশ করছে। এইভাবে করার পর অনেক কথা সেখানে নাগপা বরুণ পাশে তাকে নাগপাশে না বরুণ পাশে বেঁধেছে, বলিকে বন্ধন করলেন। এবার হাহাকার উঠল জগতে, তিন পা ভূমির নাম করে বলি বামনদেব সব কিছু নিয়ে নিয়েছেন। এই করে এবার প্রহ্লাদ মহারাজ সেখানে এসে গেছেন, দাদু দাদু এবার চলে এসছেন। দাদু যখন এসে গেছেন এসে দেখেন নাতি আমার বরুণ পাশে বাঁধা রয়েছে, নাতির কাছে দূর থেকে আমরা রয়েছেন আর চোখে জল পড়ছে বামন এই আমাদের বলি মহারাজের। এখন দাদু এসে গেছে, প্রহ্লাদ মহারাজ তাকে যে নেবে দণ্ডবোধ করবে তার ক্ষমতা নেই, কেন বরুণ পাশে বাঁধা নিচু হতে পারছে না, চোখে জল ফেলছে আর দাদুর কাছে মাথা নিচু করে। আর প্রহ্লাদ মহারাজ প্রশংসা করে ভগবানকে বলছেন স্তুতি করে, প্রভু যে তোমার যে এত বড় কৃপা আমরা তো কল্পনা করতে পারি না, তুমি কি এর সর্বস্ব হরণ করে নিলে না সর্বস্ব দিলে, কোনটা? অসুরকুল বলছে সব নিয়ে নিল, দেবকুল বলছে ভগবান সব দিলেন, আজকেই তো সব দিলেন। কেন? যার মাথায় চরণ রেখেছেন তাকে আর কী বাকি আছে, সেই চরণই তো শেষ প্রাপ্তি। এনে প্রহ্লাদ মহারাজ এসে ওই অসুরগুলো সব উল্টোপাল্টা চেঁচামেচি করছে, আমাদের মালিককে বোকা পেয়ে এরম করেছে, আর প্রহ্লাদ মহারাজ এসে তো পুরস্কার প্রশংসা করছেন। বলি মহারাজকে বলছে প্রভু আজ তোমার যে কত বড় করুণা সেটা তো আজকে দেখলাম, যে কত বড় করুণা তুমি একে আজকে এরম অবস্থায় ফেলেছো, কত করুণা হলে তোমার। আর বলি রুবাচ, বলি মহারাজ বলছেন যদুত্তম শ্লোক ভগবান, হ্যাঁ বলছেন আচ্ছা এখানে না করমি করমি অনৃতম, হ্যাঁ বলছেন এখানে যদুত্তম শ্লোক ভগবান মমে রীতম বচো, আমার মুখ দিয়ে যে বাক্য বেরিয়ে গেছে আমি সেইটি রক্ষা করব, অচো ওয়ালিকম সুরবর্জমান্নতে, আমি সেই কথাই রক্ষা করব, আমি কোনো রকমভাবে ভয় পাই না, বিভেমি নাহম নিরায়াত, আমি নরক থেকে ভয় পাই না, পদচ্যুত হয়ে গেলেও আমি ভয় পাই না, না আপনি যে বলছেন বিভেমি নাহম নিরায়াত পদচ্যুত ন পাশ বন্ধ্যাত ব্যাসনাত দূরত্যাত নৈবা অর্থকৃত, হ্যাঁ নৈবা অর্থকৃত সদ্ভবত যদ্ভব সদ্ভবত বিনিগ্রহাদ অসাধুবাদাত বৃষম উদ্দিজে যথা, আমি মিথ্যা থেকে সবচেয়ে বেশি ভয় পাই, তাই জন্য আজকে সত্যকে রক্ষা করবার জন্য গুরুর কথাও তিনি মানেননি, গুরুর কথাও তিনি মানেননি, সত্যকে তিনি ধরে রয়েছেন, সত্যকে বলছেন নৈবার্থ কৃচ্ছাত ভবত বিনিগ্রহাত, আপনি যে আমাকে কষ্টে ফেলেছেন নৈবার্থ কৃচ্ছাত হ্যাঁ ভবত বিনিগ্রহাত সাধু বাধাত ভৃষম উদ্দিজে যথা, আমি মিথ্যা থেকে সব থেকে বেশি ভয় পাই, সেই জন্য আমি মিথ্যা থেকে আমি বিচলিত হতে পারবো না। বলি মহারাজ শেষ সময় পর্যন্ত কি করলেন, সত্যকে ধরে রইলেন, বলে আমার যা গতি হবে তাই গতি হোক, তথাপি আমি সত্যকে ছাড়তে পারবো না। এইভাবে প্রশংসা করলেন। এবার বৃন্দাবলী নানারকম স্তব করে তাকে স্তব করলেন, আর ভগবান তখন বলছেন, ব্রাহ্মণ যদন গৃহামি তদ বিষ বিধুনোমি অহম জন্মদহ পুরুষহ স্তব্দ লোকম মান চ অবমান্যতে। ব্রাহ্মণ ব্রাহ্মণ যখন ব্রহ্মা বলেছিলেন হে প্রভু এ তো সব দিয়ে দিয়েছে, একে এখন বেঁধে রেখেছেন কেন, তখন ভগবান হেসে বলছে, ব্রাহ্মণ জেনে রেখো যাকে আমি অনুগ্রহ করি তার সব কিছু আমি কেড়ে নিই। সেই জন্য ভগবান বলছেন, ব্রাহ্মণ জন অনুগ্রহামি তদ বিষ বিদুনোমি অহম জন্মদহ পুরুষহ স্তব্দ লোকম মাম চ অবমান্যতে বাঞ্ছা কল্পতরুবসে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণু ভিয়ো নমঃ।